السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله الآية শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা তিনি সবচাইতে সুন্দর করে শিখিয়েছেন আমাদেরকে সুরাতুল ফাতিহাতে। আর তারপরে তাঁর প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে সুন্দর করে আল্লাহ পাকের হামদুসানা, গণগান, প্রশংসা কেমন করে হক আদায় করতে হয় তার নিয়ামতের তা আল্লাহ পাক শিখিয়েছেন, এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তার খুতবাতুল হাজা, সুন্নতি খুতবাই, যে সুন্নতি খুতবা আপনাদের সামনে পেশ করেছি, তার মাধ্যমে আল্লাহর প্রশংসা পেশ করেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত নিয়ামত আর সবকিছুই আল্লাহর পক্ষ থেকে, ওয়া মা বিকুম মিন নিয়মাতিন ফামিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিছু তোমাদের কাছে রয়েছে তা একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে, যা কিছুই তোমাদের কাছে নিয়ামত রয়েছে তা রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে কবুল করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায়ের তৌফিক আল্লাহ পাকের কাছে কামনা করতেন। আল্লাহ পাকের শুকরিয়ার পরে শুকরিয়া আদায় করি মামলাকাতুল বাহরাইন নের শাসক গণের, এবং বিশেষ করে ধর্ম মন্ত্রণালয় আওকাফের যারা কর্মকর্তা তাদের, আর তারপরে মারকাজুল ফুরকানের যারা দায়িত্বশীল শেখ মশায়েখ এবং দায়ী, বিশেষ করে শেখ আমার ছোট ভাই শরীফুল ইসলাম হাফেজাহুল্লাহ তাআলা ও হাফেজাল্লাহুল জামি জামি আল মুসলিমিন, এবং শুকরিয়া আদায় করি আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ মেহদী হাফেজাহুল্লাহ। এইরকমই আরো ভাইরা রয়েছেন যাদের নাম হয়তো নিতে পারলাম না, দুঃখিত হবেন না, কারণ নাম নিয়ে আমি কথা লম্বা করতে চাইছি না। সকল ভাইদের যারাই এই দাওয়াতি কাজে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাদেরকে মহান আল্লাহর কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখানে শোনার এবং শোনাবার, জানার এবং জানাবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক তাদের যেন উত্তম বদলা দান করেন, তাদের নেক আমল কবুল করেন, তাদের ভুল ভ্রান্তি আল্লাহ পাক মাফ করেন। তারপরে শুকরিয়া আদায় করি আপনাদের সকল ভাই এবং বোনদের যারা কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে বাসে এসেছেন, বিভিন্নভাবে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যেন জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়া যেন ভালো করেন। শুকরিয়া আদায় করার পরে আর কথা লম্বা না করে, সময় যথেষ্ট হয়ে গেছে, এখন কাছাকাছি নয়ের দিকে ঘড়ি এগিয়ে যাচ্ছে, আর আমাকে শেখ শরীফ সাহেব বলেছেন যে দশটার মধ্যে শেষ করে দিতে হবে, কথা বলার বেশি সময় নেই, কিন্তু বিষয় অত্যন্ত ব্যাপক, বিষয়বস্তু হচ্ছে এমন ব্যাপক যে আমাকে যদি যতই গুছিয়ে বলি, যদি গুছিয়ে হক আদায় করে বলি তো দু তিন ঘন্টা লাগবে, কমপক্ষে দু তিন ঘন্টা লাগবে। আর যদি একটু বিস্তারিত বলা যায় তো বড় বড় কিতাব লিখতে হবে, আর না হলে ধারাবাহিক কয়েক মাস আলোচনা করতে হবে এলায়াত সম্পর্কে, ওয়ালি সম্পর্কে, ওয়ালিদের বৈশিষ্ট্য সম্পর্কে, আর যারা সত্যিকার আল্লাহর ওলি সম্পর্কে, আর যারা আল্লাহর ওলি নয় তারা আল্লাহর দুশ্মন, তারা শয়তানের ওলি, এবং শয়তানের ওলিদের চেনবেন কি করে, এ সমস্ত দিক নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে বা লিখা হয় তো বড় বড় কিতাব আছে, আরবি ভাষায় আছে, জি হ্যাঁ, বাংলাতে যদিও ভেজালের ছড়াছড়ি আছে, আর কোরআন এবং হাদিস ভিত্তিক কিতাবাদির কারণ ভেজালে ভরা সব মানুষ প্রায় সকল স্তরে, যার ফলে ভেজাল যুক্ত কিতাবই আমার দেশে বেশি ছড়িয়েছে, ভেজাল যুক্ত কিতাবের গ্রাহক বেশি, ভেজাল যুক্ত কিতাবের লেখক বেশি, ভেজাল যুক্ত কিতাবের প্রকাশক বেশি, প্রতিষ্ঠান বেশি, যার ফলে ভেজাল যুক্ত কিতাবগুলি আমার দেশে বেশি ছড়িয়েছে। আর কোরআন সন্ন্যার অনুসারীদের সংখ্যা একেবারে কম, কোরআন সন্না ভিত্তিক লেখক এবং আলেম ওলামাদের সংখ্যাও কম আমাদের ভাষায়, যার ফলে কোরআন সন্না ভিত্তিক আল্লাহর ওলিকে চেনার উপায় সম্পর্কে জনগণ একেবারে অনবহিত রয়েছে বললে ভুল হবে না। অধিকাংশ মানুষ বুঝেই না, যে যা বলে সেটাই বিশ্বাস করে, কোরআনে কারিমে থাকার নাই থাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে থাকার নাই থাক, আর ওলি মানে কি তাও বুঝে না, ওলির সংজ্ঞা কি তাও বুঝে না, আর ওলির বৈশিষ্ট্য কি, গুণাগুণ কি হইতে হবে, তাদের কাজকর্ম আচরণটা কেমন হইতে হবে তাও বুঝে না, আর কে সত্যিকার ওলি আর কে ভণ্ড ওলি বাতিল ওলি কিছুই বুঝে না, আর ওলি কত রকম হতে পারে তাও তো বুঝে না। নিজে যে আল্লাহ পাকের ওলি মানে বন্ধু, নাকি তার বিপরীত, বন্ধুর বিপরীত কি শত্রু, এটাও বুঝে না। আপনাকে অপরের কথা বুঝতে হবে না, নিজের কথা আপনাকে বুঝতে হবে যে আমি আল্লাহর ওলি মানে দোস্ত বন্ধু, না আল্লাহর কি দুশ্মন, দোস্তের বিপরীত হচ্ছে দুশ্মন, আপনাকে এতটা বোঝার চেষ্টা করতে হবে। সারা দুনিয়ার লোক আল্লাহর ওলি আর কে আল্লাহর ওলি ওই সব জানার কোন প্রয়োজন নেই, কারণ ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, কিয়ামতের দিনে অথবা মতের পরে বদলার জগতে হিসাবের জগতে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না কে কি করেছিল আর না করেছিল, আমি আল্লাহর ওলি হইলাম না শয়তানের ওলি হইলাম এই সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে না, হবে কি, আর আপনারা কি হইলেন না হইলে সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে না, আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে আর আপনাদেরকে আপনার নিজের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জি। এই জন্য আপনার নিজের হিসাব করতে হবে যে আমি আল্লাহর ওলি হতে পারলাম কি না, আল্লাহর যদি ওলি না হতে পারি তাহলে আল্লাহর আমি দুশ্মন, ওলি মানে দোস্ত, আর ওলি যদি না হতে পারি তাহলে দুশ্মন, তো আল্লাহর দুশ্মন কি জান্নাতে যেতে পারবে, আল্লাহর দোস্ত যদি হয়ে যেতে পারেন তাহলে আল্লাহ কি তার দোস্তকে জাহান্নামে দেবেন, এই বিষয়গুলি জানতে হবে। তো আল্লাহ পাকের দোস্ত আমি কেমন করে হব, আল্লাহ যেন আমাকে দুশ্মন না করে দেন, এই আল্লাহ পাকের দুশ্মন হওয়া থেকে কি করে বাঁচব, এটা আপনাকে করতে হবে, নিজের চরকায় তেল দেওয়ার চেষ্টা করতে হবে। এই কাজটা যদি আজকে এই অল্প সময়ে করে যেতে পারেন যে আমি আমার চরকায় তেল দেব, কে কি হইল না হলো সেটা দেখার বিষয় নাই, আমি আল্লাহ পাকের কালাম মোতাবেক, কোরআনে কারীম মোতাবেক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আল্লাহ পাকের দোস্ত হওয়ার চেষ্টা করব, আল্লাহ পাকের দুশ্মনী থেকে বাঁচব, এইটুকু যদি এই আজকের আলোচনা থেকে নিয়ে যেতে পারেন তাহলে আপনার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহর ওলি সম্পর্কে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে, বেশ কিছু আয়াত রয়েছে, তার মধ্যে যে দু তিনটি আয়াত আমি পড়েছি সে আয়াতগুলি সূরা ইউনুসের। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিদের কথা বলা হয়েছে, এবং আল্লাহ পাক রব্বুল্লাহ ওলির দুটো গুণ বর্ণনা করা হয়েছে। যেই দুটো গুণ দুটো বৈশিষ্ট্যের মধ্যে বাকি যতগুলি দিনের ভালো বৈশিষ্ট্য হতে পারে সবগুলি তাতে রাখা আছে। এই দুটো বৈশিষ্ট্য যদি বুঝে নিতে পারেন তাহলে আপনি সত্যিকার অর্থে আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। সূরা ইউনুসের আয়াত নম্বর 62-63-64 এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ওলি, তাদের বৈশিষ্ট্য এবং তাদের শেষ উত্তম পরিণাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওলি সম্পর্কে আলোচনা, আল্লাহর ওলিকে এ সম্পর্কে আলোচনার শুরুতে তার শাব্দিক অর্থ যেদিকে আমি আমার নিজের ভাষায় ইঙ্গিত করলাম, আমি আপনাদের সামনে কিছু কথা লিখে নিয়ে এসেছি, যদি সময় বেশি হতো তাহলে আরো সুন্দর করে শোনাইতাম এবং সবগুলি শোনাইতাম, যাতে করে এটা না ভাবেন যে এগুলি আমার কথা। কারণ আমাদের দেশে যারা বক্তা তারা তো যেটাকে বলা হয় যে হাওয়াতে বক্তব্য করে, ওদের কোরআনের আয়াতের কোন খবর আছে না, রসুলের হাদিসের খবর আছে না, হাদিস সহি না জয়ীফ না যাও তার খবর আছে না, আইম্মাই কিরাম চার ইমাম ফোকাহারা কি বলেছেন আর আইম্মাই মুহাদ্দিসিন কি বলেছেন আর বড় বড় কোরআন হাদিসের যারা গবেষক ওলামা অভিজ্ঞ তারা কি বলেছেন, যারা কোরআন সুন্নাহ অনুসারী সাহাবাই কিরামরা তাবেইন তাবা তাবেইন এবং তাদের অনুসারী ওলামাই কিরামরা ওলি সম্পর্কে কি বলেছেন, এইসব কথা নেই, কিচ্ছা কাহিনী বয়ান করছে, যেখানে পাচ্ছে সেখান থেকে কোথাও শুনলো বক্তা সেটাই বয়ান করে দিল, কোন একটা কিতাবে পড়েছে একবারে শিরক আর কুফরিয়ার বিদাতপূর্ণ কিতাবে পড়েছে ওইটাই নিয়ে এসে আপনাদের সামনে পেশ করে দিল, হাওয়াই কথা যেগুলিকে বলা হয় বাতাসের কথা, ওই রকম কথা না শুনিয়ে আমি কোরআন এবং সুন্নার কথা। আর যারা কোরআন এবং হাদিসের মুহাদ্দিস ফোকাহা বড় বড় আলেম গবেষক দীন ইসলামের সত্যিকার খাদেম আর তারা রাসূলুল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদের খোলাফায়ে রাশেদীনদের অনুসারী, তাদের কিছু কথা শোনাতে চাইব যারা সকলেই শ্রদ্ধাভাজন আমাদের, কিন্তু আমরা খবর রাখি না যে তারা ওলি সম্পর্কে কি বলেছেন। ওলি শব্দটি আরবি শব্দ, ওলি শব্দটি আরবি শব্দ, এই ওলির বিপরীত হচ্ছে আল আদু শত্রু দুশ্মন। ওলি মানে তাহলে বন্ধু আর আদু গুন মানে হচ্ছে দুশ্মন। আল্লাহ পাক বলছে ইন্নাস শয়তান লাকুম আদু গুন, কোরআনে কারিমে কয়েক আয়াতে আছে বিভিন্ন ভাবে, এখানে আল্লাহ বলছেন যে শয়তান নিশ্চয়ই তোমাদের কি আদু গুন মানে শত্রু দুশ্মন, ফাত্তাখিযুহু আদুওয়ান, সুতরাং দুশ্মনকে দুশ্মন জানিও, দুশ্মন হিসাবেই নিও জি, কারণ সে তোমাদেরকে কখনো জান্নাতে যেতে দিতে চাই না, সে নিজেও জাহান্নামে যাবে, ইন্নামা ইয়াদু হিজবুহু লিয়াকুনা সাবিস আগি, শয়তান এবং শয়তানের যারা অনুসারী মানুষ শয়তান জিন শয়তান তারা হচ্ছে দুশ্মন জি, আল্লাহ পাক রব্বুল বলেছেন এইরকম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান ইন্নাহু লাকুম আদুউন মুবিন, আদুউন মানে দুশ্মন প্রকাশ্য শত্রু শয়তান। এই ওয়ালি শব্দটি তাহলে ওয়ালা থেকে, ওয়ালা মানে হচ্ছে ওয়ালার শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি হওয়া পাশাপাশি হওয়া, ওয়ালা মানে বন্ধুত্ব, বন্ধু আর পাশাপাশিতে সম্পর্ক আছে, কারণ বন্ধু আপনার পাশে দাঁড়ায়, হ্যাঁ বন্ধু আপনার পাশে আসতে চায় দূরে থাকতে চাই না, আর দুশ্মন আপনাকে দূর করতে চায় সেও আপনার থেকে দূরে থাকতে চাই, যদি এই গেট দিয়ে ঢোকেন সেই ওই গেট দিয়ে পালাবে ঠিক না, এক জায়গায় বসতে চায় না, একসাথে খেতে চায় না, একসাথে কথা বলতে চায় না। তো এগুলি হচ্ছে শাব্দিক অর্থ এই ওলি শব্দটির আর ওয়ালা শব্দ বা বেলায়াত শব্দের। আল্লাহ পাকের ওলিকে ওলামারা বলেছেন ফাওয়ালিউল্লাহ মান ওয়ালাল্লাহা, যারা আল্লাহর সাথে, তাহলে আল্লাহর ওলিকে যে আল্লাহর সাথে ভালোবাসা রাখে বন্ধুত্ব রাখে কিসের মাধ্যমে, মুআফাকাতেহি মাহবুবাতেহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেসব কথা কাজ পছন্দ সেগুলির অনুকূলে কাজ করে, সেগুলির মুআফিক কাজ করে, আল্লাহকে যেই কথা পছন্দ, আল্লাহকে যেসব আমল পছন্দ, আল্লাহকে যেসব আকীদা বিশ্বাস পছন্দ, আল্লাহর কাছে যেসব আখলাক আচরণ পছন্দ, আল্লাহর কাছে যেসব ইবাদত বন্দেগি পছন্দ, সেগুলির অনুকূলে কাজ করার মাধ্যমে, সেগুলি পালন করার মাধ্যমে কি করা, আল্লাহ পাকের বন্ধুত্ব হাসিলের চেষ্টা করা এবং অত্তাকারুব ইলাইহি তার সান্নিধ্য লাভের চেষ্টা করা, বেমারাদাতহি তাকে রাজি করার মাধ্যমে। হ্যাঁ, বন্ধু সবসময় বন্ধুকে রাজি করার চেষ্টা করে না নারাজ করার চেষ্টা করে? তাই না? যে যাকে ভালোবাসে সবসময় তাকে রাজি রাখার চেষ্টা করে। যারা স্ত্রীকে খুব ভালোবাসেন তারা ভালো করে বুঝবেন যে আমি কখনো এমন কোন আচরণ করে যাতে আমার স্ত্রী কি হয়ে যায়, নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। যেই মহিলা তার স্বামীকে খুব ভালোবাসে সে কখনো চাই না যান চলে যাক কিন্তু আমার স্বামীকে নারাজ করবো না, অসন্তুষ্ট করবো না। তাহলে ওলি কখনো তার কথা দ্বারা, কাজ দ্বারা, আচরণ দ্বারা যাকে ভালোবাসে তাকে কখনো কি করে না, অসন্তুষ্ট করে না। সুতরাং সত্যিকার যদি আল্লাহর ওলি হন তাহলে আল্লাহকে কখনো এমন কিছু দিয়ে, আকিদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, মামলা চলাফেরার ক্ষেত্রে হোক, আচার আচরণ আখলাকের ক্ষেত্রে হোক, কখনো সন্তুষ্ট করবেন, অসন্তুষ্ট করবেন না, নারাজ করবেন না। যখন আল্লাহকে আপনি নারাজ করবেন না তখন আল্লাহর বন্ধুত্ব দোস্তি পাবেন, যখন আল্লাহ পাকের বন্ধুত্ব পাবেন তখন ওলামা ফাহু আমিন আহলিল জান্নাতি বিলা রাইব, তার নিঃসন্দেহে জান্নাতি হবে, কারণ আল্লাহকে সবসময় রাজি রাখার চেষ্টা করেছে। আয়াতটি শুনাই বা দুটি যে পাশাপাশি আয়াত রয়েছে সুরায়ে ইউনুসের, আল্লাহ সতর্ক শুনে রাখো, সতর্ক সাবধান করার জন্য, সজাগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলা দিয়ে শুরু করেছেন। আলা দিয়ে মানুষকে সজাগ করা হয়, সতর্ক করা হয়, শুনে রাখো। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর যারা দোস্ত ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। কার কোনো ভয় নেই? একটা একটা করে শব্দ আয়াতগুলো বুঝেন, আমি একটা একটা করে বুঝাতে চাইছি আপনার, যাতে মগজে ভালো করে ঢুকে যায়। কার ভয় নেই? যে আল্লাহর ওলি হইতে পারবে তার ভয় নেই, ঠিক না? আলাইহিম, হ্যাঁ, বহুবচন যেহেতু আউলিয়া ওলি, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নেই, আল্লাহ কোরআনে বলছেন, তাই না? এ কথা তো বলেননি যে যে আল্লাহর ওলি হবে তার মুরিদদের কোনো ভয় নেই, এরকম আছে নাকি? হ্যাঁ, তার ভক্তদের কোনো ভয় নেই, হ্যাঁ, এরকম কথা আছে? কোথাও নেই এরকম কথা আছে যে আল্লাহর ওলি হয়ে যাবে তারা সবাইকে দিতে পারবে, এরকম কথা কোথাও আছে? কোরআনের একটি আয়াত, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরে সহি আকিদার আলেমের কাছে নিয়ে চলে যাবেন, যে এই যে কিয়ামত পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছিল, একটা আয়াত পেয়ে গেছি, যে আয়াত আছে যে আল্লাহর ওলিদের যারা মুরিদান হবে তাদের কোনো ভয় নেই আর তাদের কোনো চিন্তা নেই, অথবা যারা আল্লাহর ওলির ভক্ত হবে, মুরিদান হবে, তাদের সাহায্য করতে পারেন, গায়বানা সাহায্য করতে পারেন, তাদেরকে উদ্ধার করতে পারেন, তাদের বালা মুসিবত দূর করতে পারেন, তাদের অন্তরের খবর রাখেন, তারা কোত্থেকে কে এসছে না এসছে সব খবর রাখেন। একটি আয়াত শুধু চাই, আমি দুটিও কখনো চাই না আমার আলোচনাতে, সবসময় চাই প্রত্যেকটা মাসলা প্রমাণ করার জন্য একটা ক্ষুদ্র ছোট্ট আয়াত হইলেই হয়, অথবা একটি সহিহ হাদিস হইলেই হয়। আয়াত পারলেন না, চলেন হাদিস নিয়ে আসেন, একটা সহি একটি হাদিস নিয়ে আসবেন, বুখারীতে, মুসলিমে, আবু দাউদে, নাসাইতে, তিরমিজি, ইবনে মাজা, কোন একটি হাদিসের কিতাবে যে আল্লাহর ওলিদের যারা ভক্ত হয়, মুরিদ হয়, অথবা যারা ভালোবাসে আল্লাহর ওলিদেরকে তাদের কোনো ভয় নেই। হ্যাঁ, যারা আল্লাহর ওলিদের হাতে বয়াত হয় তাদের কোনো ভয় নেই, আর তাদের দুনিয়া আখেরা দিয়ে তাদের উদ্ধার করে নেবে, তাদের জন্য বড় বড় জাহাজ দিয়ে চলে আসবে, হ্যাঁ, ঘামের সাগরে জাহাজে করে উঠিয়ে নিয়ে গিয়ে একবারে তাদের বাজার লেগে থাকবে, জান্নাতে নিয়ে যাওয়ার বাজার, মার্কেট লেগে থাকবে। আম্বিয়া রসুলগণ তো বলবে নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাম এত বড় রসুল, 950 বছর, সুবহানাল্লাহ, 950 বছর, এক বছর দুই বছর না, আমরা এক দুই বছর দাওয়াতে কাজ করলে বড় নিজেকে আল্লাহ আমার শেখ মনে করি, তাই না? আল্লাহ মাফ করে দেন যাদের মধ্যে এই ত্রুটি আছে, আল্লাহ পাক সকলকে মাফ করে, আল্লাহ আমাকেও মাফ করে দেন, সকলকে মাফ করেন, এবং এই সব দুনিয়ার গরজ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। 950 বছর জাতিকে জাহান্নামের রাস্তা থেকে বের করার চেষ্টা করেছেন, সুবহানাল্লাহ। রব্বে ইন্নি তাও, দিনে এক ঘন্টা করে নয়, রব্বে ইন্নি দাও তো কমে লাইলা ওয়া নাহারা, রাত দিন আল্লাহ 24 ঘন্টা জাতিকে ডাকলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আল্লাহ আমার কথা একটিও শুনল না, এরা শুধু পালাইতেই থাকলো, পালাইতেই থাকলো, জি, ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, 1000 মাত্র 50 কম, 1000 বছর জাতির কাছে থেকেছেন, 950 বছর, 50 কম 1000, আল্লাহ বলছেন, এই ভাষাটি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নূহ আলাইহিস সালামের কাছে সকলে যখন যাবে, আপনি তো প্রথম রসুল, আপনি তো প্রথম শিরকের সংস্কার করেছেন, তাওহীদের কথা মানুষকে জানিয়েছেন এবং শিরকের অন্ধকার থেকে উদ্ধার করার চেষ্টা করেছেন। কারণ নূহ আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে যুগগুলি ছিল এই শিরকের, না দুর্গা পূজা ছিল, না দর্গা পূজা ছিল, না প্রতিমা পুতুল পূজা ছিল, না এই কবর মাজার পূজা ছিল। বুঝা গেছে না? নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল যিনি শিরক থেকে সতর্ক করেছেন, তার কাছে লোকেরা যাবে যে আমরা ঘামে ডুবছি আর হিসাব হচ্ছে না, আর অশান্তির শেষ নেই, কষ্টের শেষ নেই, একটু দোয়া করেন আল্লাহ পাক কোন রকম করে আমাদেরকে উদ্ধার যেন করেন, আল্লাহ পাক যেন রহম করেন আমাদের উপর। কি বলবেন নূহ আলাইহিস সালাম? নাফসি নাফসি, আমি আমার নিয়ে চিন্তায় আছি, তোমাদের কি করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তার কাছে লোকের আসবে, আপনি তো হ্যাঁ হ্যাঁ আপনি হচ্ছেন এই এমন একজন রাসূল যিনি খলিলুল্লাহ, জি হ্যাঁ, যিনি ছেলেকে জবাই করেছেন, তার যে কুরবানি রয়েছে সুবহানাল্লাহ। এইভাবে উম্মত, সমস্ত উম্মত গিয়ে বলবে, তিনি কি বলবেন? নাফসি নাফসি ইযহাবু ইলা গাইরি, আমি আমার নিয়ে পেরেশান আছি, যাও আর কাউকে খোঁজো, আমি পারবো না। মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালামের কাছে, সকলে কি বলবেন? নাফসি নাফসি নাফসি। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাতে উজমা, বৃহৎ শাফাতের জন্য বলবেন। তারপরেও কি, ওই যে জিলানির কথা শুনলেন, সেরকম গায়ের জোরে গিয়ে টেনে হেঁচড়ে সবকে নিয়ে চলে আসবেন, জান্নাতে ঢুকিয়ে দিবেন, না সিজদায় পড়ে থাকবেন কত বছর যে, আর কত সময় যে সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাক ভালো জানে, সিজদায় পড়ে থাকুক। আখিরু সাজিদান, আল্লাহ পাক রব্বুল বলে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফাতু শাফা। আর যেগুলোকে ওলি মনে করে আছেন, তারা বলছে আমাদের যে বুজরুগানে দিন আছে, গৌস আর কুতুব আছে, আর আবদালরা আছে, এরা সব বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ, জাহাজ নিজের খবর নেই আর অন্যদের জন্য জাহাজ নিয়ে আসবে। একটা দলিল দেন তো, যে অমুক ব্যক্তি যে জাহাজ, যার জাহাজ নিয়ে আসার কথা বলা হচ্ছে, সেই ব্যক্তি নিজে জান্নাত যাবে, একটা দলিল দেন তো। যেমন হাদিস আছে, আবু বকর ফিল জান্নাতে, উমর ফিল জান্নাতে, ওসমান ফিল জান্নাতে, আলিও ফিল জান্নাত, আলিও ফিল জান্নাত, আছে না নেই? ওই রকম একটা হাদিস দেন তো দেখি, যে অমুক জান্নাতে, অমুক জান্নাতে, সার্টিফিকেট নেই, আছে কি কোন সার্টিফিকেট? নিজের খবর নেই আর ধোকা দিয়ে দুনিয়ার একটা ইনকাম সোর্স বানিয়েছে, রেলায়াত কে ওলি হওয়াকে একটা দুনিয়ার ইনকাম সোর্স বানিয়েছে। আপনি কি দেখেছেন যারা আজকাল ওলি হওয়ার দাবি করে, আর যাদেরকে মুরিদানরা ওলি বলে, তারা কেউ গরিব আছে? আছে, খুঁজে পাবেন? কোথাও খুঁজে পাবেন না। কিন্তু আলেম মেলা গরিব আছে, আছে না? কোরআন সন্না যদি আলেম হয়, মেলা গরিব আছে, কিন্তু এ যদি পেট ব্যবসায়, কোরআন খানির ব্যবসা, আর বক্সানোর ব্যবসা, আর নামাজের কাফফারার ব্যবসা, আর কাজাই উমরা, আর কত রকমের এরকম বহু যে ব্যবসা আছে, এই ধর্মীয় ব্যবসা, তাবিজের ব্যবসা, এই সব ব্যবসা যদি শুরু করে দাও, আর পীর মুরিদের ব্যবসা করলে তো তাহলে বলতেই হবে না, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। বলছিলাম, ফিরে আসি আয়াতের দিকে, কথা লম্বা হয়ে যাচ্ছে। লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহর ওলি হবে তাদের ভয় নেই। তার মানে আপনারা যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন তো আপনাদের ভয় নেই, এমন কথাও নেই যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের স্ত্রীর ভয় নেই, আছে? হ্যাঁ, যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের ছেলেদের ভয় নেই, ছেলে মেয়েদের ভয় নেই, আছে? আরে ওলি বড় না নবী বড়, বলেন আপনারা একবারে কমন সেন্সে বলেন। নবীর কাছে জিব্রাইল কতবার করে যে ওহী নিয়ে এসছে, তাই না? কিন্তু ওলির কাছে ওহী আসে? ওলি মানে নবী ছাড়া যারা অন্য নেক বান্দা, এই তো? হ্যাঁ, তাদের কাছে তো ওহী আসে না, তাদের কাছে জিব্রাইল আসে না। নূহ আলাইহিস সালাম, তাই না? তার এক ছেলে কাফের ছিল না, ছিল না, ডুবে ধ্বংস হয়েছে না হয়নি, জান্নাতে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, ভয় আছে না তার জাহান্নামের? হ্যাঁ, তাহলে নিজের ছেলেকেই তো ভয় থেকে আর বিপদ থেকে রক্ষা করতে পারলেন না, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে রক্ষা করতে পারলেন না, এই জন্য আয়াতে নেই যে আল্লাহর ওলিদের বাপের কোনো ভয় নেই। হ্যাঁ, নবী রসুল কোন সবচেয়ে বড় ওলি, এই কথা নতুন কথা শুনে রাখেন, কারণ আমাদের দেশের লোকেরা তো ভেজাইলা ওলি জানে, হ্যাঁ, সহি ওলি জানে না, ওলি মানে দোস্ত, আর সবচেয়ে বড় দোস্ত যারা গায়ের নবী, নবী ছাড়া অন্য না, নবীরা নবী রাসূলগণ আল্লাহ পাকের সবচেয়ে বড় দোস্ত, সবচেয়ে বড় দোস্ত। এই জন্য তো খলিল মানে ইব্রাহিম খলিলুল্লাহ এবং মোহাম্মদ রাসূলুল্লাহ খলিলুল্লাহ, তাই না? দুই রাসূলকে কি বলা হয়েছে? কোরআন এখানে বলেছে আত্তাকাদাল্লাহ ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অন্তরঙ্গ একনিষ্ঠ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আবার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। সহিহ মুসলিম হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন খলিল হিসাবে। খলিল ওলির চাইতে আগে, ভালো করে শুনে রাখেন। ওলি মানে সাধারণ দোস্ত ওলি হইতে পারে, কিন্তু খলিল মানে অন্য কোন নবী, এই দুই নবী ছাড়া অন্য কোন মানুষকে, অন্য কোন নবীকে খলিলই বলা হয়নি। ভালো করে শুনেন, আল্লাহ খলিল মাত্র কয়জন? দুইজন। তাহলে এবার বুঝতে পেরেছেন যে নবী রাসূলগণ আল্লাহ পাকের সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় দোস্ত। আর তারপরে তখন যারা নবী নয় কিন্তু আল্লাহ পাকের নেক বান্দা, তারপরে সিরিয়াল কার আসবে? সাহাবীদের আসবে না জিলানির আসবে? কোরআন হাদিস যারা বুঝে, ইসলাম যারা বুঝে এবং কোরআন হাদিস যারা মানে, তাদের কাছে নবীর পরে নবীর সাথী সঙ্গীদের সিরিয়াল আসবে, ঠিক কিনা? বুঝেন, কমন সেন্স ইসলাম বুঝেন, কোরআন এবং হাদিস দিয়ে বুঝেন এবং কমন সেন্স দিয়ে বুঝেন, কারণ কমন সেন্সের বিরোধী ইসলাম নাই। কিন্তু কমন সেন্সকে ঠিক করতে হবে, বকর পথে চলে গেছে, শিরকুফরির কথা শুনে শুনে কমন সেন্স হারিয়ে ফেলেছেন। জি, আশ্চর্য কথা যে জিলানিকে সাহাবায়ে কেরাম থেকে তো বাড়াইলে দি, আরে আবু হানিফা থেকে বাড়ান তো দেখি, দলিল আছে যে আবু হানিফা চাইতে শ্রেষ্ঠ জিলানি? হ্যাঁ, শাফি মালিক আহমদ চাইতে শ্রেষ্ঠ, তার আগে এসছেন ইমাম আবু হানিফা, শাফি মালিক আহমদ তার আগে এসেছেন, হ্যাঁ ঠিক কিনা? তাদের খেদমত আব্দুল কাদের জিলানির চাইতেও বেশি। তাহলে কি করে আব্দুল কাদের জিলানি একেবারে গৌসুল আজমার সবচেয়ে বড় আলী বলি? এগুলো কথা কোথেকে আসলো? কোন কোরআন থেকে আসলো, না রসুলের হাদিস থেকে আসলো, না আইম্মায়ে কেরাম থেকে আসলো? তাহলে সবচেয়ে বড় ওলি আম্বিয়া রসুলগণ, তারপরে সাহাবায়ে কেরামগণ। ভালো করে শুনুন, তারপরে যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, সাহাবায়ে কেরাম থেকে তালিম নিয়েছেন তাবেইনগণ। হ্যাঁ, আর তাবেইনদের মাঝে বহু মহাদ্দিস আর আইম্মা ফুকহা ছিলেন। তাবেইনদের কাছ থেকে যারা তালিম নিয়েছেন, কোরআন বাহার ইসলাম শিখেছেন, তারা তাবা তাবেইন, তারা সবচেয়ে বড় ওলি। আর তার কয়েকশো বছর, চতুর্থ পঞ্চম শতাব্দীতে কেউ আসছে আর তাকে সবচেয়ে বড় গৌসুল আজম বানাই দিলেন। হ্যাঁ, আমাদের দেশের মানুষরা কি জানে যে খাজা মঈনুদ্দিন চিশতি অথবা শাহজালাল চাইতো আবু হানিফা বড় আল্লাহর ওলি? বুঝেই না, অথচ নিজেকে হানাফি বলে। আরে হানাফি তখন আপনি অন্তত আবু হানিফা রহমতুল্লাহ কদরটা তো বুঝেন যে আবু হানিফা রহমতুল্লাহ একজন বড় ওলি। জি, আব্দুল কাদের জিলানির চাইতো বড় ওলি, খাজা মঈনুদ্দিন চিশতির চাইতো বড় ওলি, শাহজালাল চাইতো বড় ওলি। ভালো করে বুঝেন বিষয়টি। ইমাম শাফি মালিক আহমদ ওইরকমই, ইমাম বুখারি ওইরকমই, ইমাম মুসলিম ওইরকমই, রাহিমাহুল্লাহ জামি। সুবহানাল্লাহ, বলছিলাম যে আল্লাহর যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাই না? তাদের ছেলেদেরও ভয় থাকতে পারে, আর ছেলেদেরও চিন্তা থাকতে পারে, বাপ মারও ভয় থাকতে পারে, চিন্তা থাকতে পারে, তাই না? আর স্ত্রীরও ভয় থাকতে পারে, চিন্তা থাকতে পারে, আত্মীয় স্বজনদেরও ভয় চিন্তা থাকতে পারে। আর তাদের ভক্ত যারা আছে, মুখে ভক্ত কাজে ভক্ত নাই, মুখে খুব ভক্তি করেন কিন্তু তরিকা ওই তরিকাতে চলেন না, তাহলে ভয় আছে না নেই? আপনি রসুলকে খুব মুখে ভালোবাসেন, আমি রসুলকে খুব ভালোবাসি, কিন্তু রসুলের তরিকাই চলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু ঠান্ডা হইত কিসে? অজুহিলাত কুরনাতু আইনি ফি সালা, আমার চক্ষু ঠান্ডা হয় কিসে? আসসালা নামাজে, ফজরের নামাজে জাগলে চক্ষু ঠান্ডা হয়, আর ফজরের নামাজে আপনার উঠলে চোখ জ্বলে, ঠিক কিনা? এই জন্য আপনি উঠতে পারেন না। যদি ফজরের সময় আপনি তো নামাজ পড়বেন না, কেউ রুমে লাইট জ্বেলে দেয় তাহলে আপনি তার সাথে মারামারি করে দেবেন। কত ঘটনা এরকম কাছে আসলো, একই দেশের মানুষ, একই ভাষাভাষী, আর মুসলিম, দুটোই মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমকে সুজাই জন্য মারার জন্য লাফিয়ে উঠেছে যে তুই লাইট কেন জ্বালালি অথবা এইভাবে দরজা খুলছিস কেন, তুই যে নামাজ পড়বি তো আমার কেন ঘুম খারাপ করবি? ওকে যদি জিজ্ঞেস করেন ওই বেনামাজিকে অথবা আধা নামাজিকে ফজর পড়ে না, যে তো রসুলকে ভালোবাসি, কে বললো ভালোবাসি না? দেখো ঈদ মিলাদুন নবী করছি, হ্যাঁ বছরে একবার ভালোবাসা দেখাই, বেঈমান না। তো ভালোবাসার দাবি করলে হবে না, যাকে ভালোবাসেন তার অনুসারী হইতো। ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু ইউতিউ, যে যাকে ভালোবাসে তার কথা মানে, তার অনুসরণ করে, তার আনুগত্য করে। লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহর ওলি হবে তাদের ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তাও নেই। এখান পর্যন্ত তাহলে জানলেন যে ভয়টা কার নেই, তাই না? আপনি আল্লাহর ওলি হয়ে যান, আপনার ভয় নেই। আমাকে যদি আল্লাহ তৌফিক দান করেন, আমারও ভয় নেই। শেখ শরীফকে যদি আল্লাহর ওলি হওয়ার তৌফিক আল্লাহ দেন, তারও কোনো ভয় নেই, ঠিক না? কোনো চিন্তা নেই। আল্লাহ পাক যেন সকলকে আল্লাহর ওলি হিসাবে কবুল করেন। এখন শোনাই কোরআন আয়াত থেকে যে কারা ও আল্লাহর ওলি, কেমন করে তাহলে আল্লাহর ওলি হবে। খুব সহজ ভাষা দেখেন, দুটো কথা আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ইমানদার হতে পারল, সত্যিকার মুমিন হতে পারল, একটা গুণ। তাহলে মুমিন আপনাকে হইতে হবে, মুমিন হলে ইমান লাগে। ইমান কাকে বলে, ইমানের পিলার কয়টি, ইমানের শাখা কয়টি, হ্যাঁ, এসব আপনাকে জানতে হবে। তাহলে দিয়ে ওইগুলো আপনার মধ্যে তৈরি করতে হবে, জি, ওইসব দিয়ে আপনাকে তরবিয়ত প্রশিক্ষণ নিতে হবে। তাহলে ইমানি তরবিয়ত, ইমানি প্রশিক্ষণ নিতে হবে। ইমানের যতগুলি দিক আছে, আমি কতগুলি কথার দিকে যে ইঙ্গিত করলাম, ইমানের পিলার দিয়ে আর ইমানের শাখা দিয়ে। বলতে পারেন কি হচ্ছে, ইমানের পিলার কয়টি বলেন? কয়টি? পাঁচটি, ছয়টি। ইমানের খুঁটি হচ্ছে ছয়টি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরাইল মানুষের রূপ ধরে আসেন, সহি মুসলিম আছে। আসার পরে পাঁচটা প্রশ্ন করেছিলেন, তার একটি প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে, তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল ইমান সম্পর্কে, আখবিরনি আনিল ইমান, ইমান সম্পর্কে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা ভাবছেন যে কোন মানুষ সাদা কাপড় পরে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে, কিন্তু কেউ চিনতে পারেনি কি ব্যাপার, কোথেকে যে লোক এসছে, বুঝতে পারেনি তারা যে জিবরাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞেস করছেন। যখন জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিসসালাম সাহাবায়ে কেরামদেরকে শেখানোর জন্য, তখন উত্তর কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতু মিনাবিল্লাহি আল ঈমানু আনতু মিনাবিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তর্জমা করতে হবে, কিন্তু মন্ত্র পড়ে কাজ হবে না। কেউ যদি না বুঝেন তো বলবেন না, কারণ আমাদের দেশের লোকের আবার ইমান আরবিতে মুখস্থ রাখে, কথা বুঝতে পেরেছেন? ইমানে মুফাসসাল ছোটতে পড়েছি, আর ইমানে মুজমাল মুখস্থ। অনেক লোক মুখস্থ রেখেছে, আমি বললাম যে আমি মন্ত্রের ধর্মে বিশ্বাসী নাই, আমি হাতে নাতে বুঝে সুঝে বুঝে বিশ্বাস করি, যেটা বলবো সেটা বুঝবো অর্থ, আর তারপরে বিশ্বাস করব। বাস্তব ধর্ম দিন হচ্ছে বাস্তব দিনের নাম, মন্ত্রের নাম না। আর আরবিতে পড়ে দিলেন, জাতিতে বাঙালি নিজেও বুঝলেন না, তাহলে তো ইমানই হলো না। ইমান মানে কি? বিশ্বাস। তো আপনি যে কথাগুলি বুঝলেন না, কি বিশ্বাস করলেন? আপনি যে বলছেন ইমানে মুফাসসাল মানে বিস্তারিত ইমান, মানে ছয়টি বিষয়ের, আর ছয়টি বিষয় আরবিতে পড়ে দিলে মন্ত্রের মতো, তর্জমা করতে বললাম তর্জমা করতে পারলেন না, আর ইমান মানে বিশ্বাস, তো কি বিশ্বাস করলেন? কি বলবেন? ঘোড়ার ডিম, যেমন ঘোড়ার ডিম দুনিয়াতে নেই তেমন এরকম বিশ্বাসও নেই। বুঝা গেছে? জি। সুতরাং এই শুধু আরবিতে পড়লে হবে না, এইরকম ভাগ করে মন্ত্রে ধর্ম না, আপনাকে তার অর্থ বুঝতে হবে। আন্তু মেনা বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান রাখবে, অমালায়েকাতে ফেরেশতার প্রতি ইমান রাখবে, আর অকুতুবি কিতাব সময়ের আসমানি কিতাবের প্রতি ইমান রাখবে, শেষ কিতাব কোরআনে কারীম রাসূলগণের প্রতি ইমান রাখবে, পরকালের প্রতি ইমান রাখবে, যতগুলি স্তর রয়েছে পরকালের, ভালো মন্দ তকদিরের প্রতি ইমান রাখবে, ঠিক না? এটা তো সহজ উত্তর। ইমানের শাখা কয়টি? ইমানের শাখা কয়টি বলুন তো দেখি, মাশাআল্লাহ বলেন, কমপক্ষে একজনকে তো উত্তর দিতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আরবিতে, আরবিতে বলেন, বাংলায় বলেন। বললাম না যে দীন ইসলাম হচ্ছে বাস্তব জীবনের নাম, জি। সত্তরের অধিক ইমানের কি রয়েছে? আল ইমান ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস রয়েছে, বিদউন ওয়া শোবাতান, ইমানের সত্তরের অধিক শাখা প্রশাখা রয়েছে। আলা হাসব চেয়ে উচ্চ শাখা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, তাওহীদে ইবাদত, তাওহীদে উলুহিয়াত কায়েম করা। ওয়া আদনাহা, আর সবচেয়ে নিম্ন, সবচেয়ে নিচের শাখা হচ্ছে, জি হ্যাঁ, যেমন গাছে অনেকগুলি ডাল থাকে, মোটা ডাল থাকে, একবারে চিকন পাতলা ডাল থাকে, সবচেয়ে পাতলা শাখা মানে তো গাছের শাখা প্রশাখা বলি, তো সবচেয়ে নিম্নের যে শাখাটি সেটি হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিখ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে কি করা সরিয়ে দেওয়া। তাহলে কাঁচা একটা পড়ে আছে বা ময়লা আবর্জনা পড়ে আছে, পেশাব পায়খানা পড়ে আছে, একটা মরা কিছু এদুর পড়ে আছে, সরিয়ে দেবে। এইরকম যে কিছু হইতে পারে যাতে কষ্ট হতে পারে, একটা ইট পড়ে আছে, কেউ হোঁচট খেয়ে পড়তে পারে, একটু সরিয়ে দিলেন। এটাও ইমানের একটি কি শাখা। ওয়াল হায়া ও শোবাতুম মিনাল ইমান, আর লজ্জা করাটাও যেই লজ্জা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে আর মন্দ কাজ থেকে বিরত রাখে, এটা হচ্ছে লজ্জা। এই লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা, শোবাতুম মিনাল ইমান। তাহলে এই হাদিসে 70-এর বেশি বলা হইল কি ইমানের শাখা, তার মধ্যে 3টি বয়ান করা হয়েছে, ঠিক না? জি হ্যাঁ। তাহলে আল্লাহর ওলি হইতে হলে এই 70-এর বেশি শাখা যেগুলো রয়েছে, ডালপালা রয়েছে ইমানের, এগুলি আপনার মধ্যে হইতে হবে না? হবে না। আপনার লাইফে 70-এর বেশি শাখা প্রশাখা নিয়ে আসার চেষ্টা করতে হবে। গাছ যদি থাকে শুধু কাণ্ড আছে, ডাল নেই পাতা নেই, ওই গাছের কোনো মূল্য আছে? ডাল নেই পাতা নেই, তো ফল হবে নাকি? শুধু কাণ্ড বডিটা আছে, এই যে পিলারের মতো। তো আপনি যদি জাতিতে মুসলিম নিজেকে বলছেন আর ইমানের হ্যাঁ আপনার রুকুন গুলি ঠিক নেই, তাহলে তো সব গেল। আর রুকুন আছে কিন্তু শাখা প্রশাখা নেই, তাহলে আপনি হচ্ছেন ওই গাছের মতো, যেই গাছের কাণ্ড হয়তো আছে কিন্তু সেই গাছের কি নেই, ডালপালা নেই, পাতা নেই। আর যদি এই ইমানের গাছে শিরক থাকে, আপনার জীবনে শিরকি আকিদা থাকে, তো এমন গাছ আপনার এই ইমানের যে গাছের শিকড়ি নেই, জড়ি নেই, তো যে গাছের জড় না থাকে ও গাছ কি বাঁচে নাকি? বাঁচবে? ও গাছ গাছই না, বাঁচবে না, ওর নাম কাঠ, তখন গাছ বলবে না, এটা কি শুকনো কাঠ। ঠিক তেমনি আপনার দিনও নেই, আপনার দিনের নাম হচ্ছে শিরক, আপনার দিনের নাম হচ্ছে কুফরি, আপনার দিনের নাম ইসলাম নয়। বলছিলাম যে ইমান হইতে হবে, এ আশা করি এই এর মাধ্যমে বুঝতে পেরেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তাহলে মুমিন হইতে হবে। নামাজটা ইমানের একটা বড় শাখা কিনা, যাকাত বড় শাখা কিনা, হ্যাঁ ডাল কিনা, তারপরে যাকাত ইত্যাদি সবকিছু আসবে, কারণ আমলগুলিও ইমানের অন্তর্ভুক্ত, আমলগুলিও ইমানের অন্তর্ভুক্ত। ভালো করে রাখবেন, তাহলে ইমানদার হইতে হবে আল্লাহর দোস্ত হইতে হইলে, এক গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়াকানু ইয়াত্তাকুন, এবং আল্লাহর ওলিরা আল্লাহর ভয়ে বেঁচে থাকে গুনাহ থেকে। তাকওয়ার একবারে যেটা সংজ্ঞা সেটাকে আমি অর্থে আপনাকে দিয়ে দিলাম। তাকওয়া মানে কি? শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা। বেঁচে থাকবেন কি থেকে? গুনাহর কথা কাজ থেকে বেঁচে থাকবেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে যদি বেঁচে থাকেন তো ওটার নাম তাকওয়া। যদি বাপের ভয়ে বেঁচে থাকেন, বাপের ভয়ে নামাজ পড়ছেন, হ্যাঁ শ্বশুর শাশুড়ির ভয়ে বা লজ্জাতে নামাজ পড়ছেন শ্বশুর বাড়ি গিয়ে, তাই না? মেয়েকে ছাড়িয়ে নেবে চাপের মুখে নামাজ পড়ছেন, কফিল দিনদার ধার্মিক এক্সিট লাগিয়ে দিবে দেশে পাঠিয়ে এই ভয়ে নামাজ পড়ছেন, হ্যাঁ ইত্যাদিতে দুনিয়ার কোন গড়ে যে ভালো কাজ করছেন, তাহলে আল্লাহর ভয়ে ভালো কাজ করছেন না, আর আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচছেন না। আমাদের দেশের অনেক লোক সামাজিক পাপ থেকে বাঁচে, জেনার কাছে যাই না, হয়তো চোর নয়, ডাকাত নয়, হ্যাঁ জুয়া খেলে না, মদ খাই না, কিন্তু ওদের জিজ্ঞাসা করেন আপনি এগুলো কাজ করেন না কেন, লোকে কি বলবে? উত্তর কি? সমাজে বাস করতে হবে, আমি তো মানুষের মতো না বাস করবো, একটা মান ইজ্জত নেই, আমার একটা মান ইজ্জত নাই যে আমি মদ খাবো? তার মানে আল্লাহর ভয়ে মদ খাওয়া থেকে বাঁচে না, সমাজের ভয়ে, তাই না? লোকে কি বলবে? অনেকে বলে আমি এই মেয়েটাকে বের করে নিয়ে চলে আসতাম কিন্তু লোকের কাছে আমি কলঙ্কিত হয়ে যাব। তাহলে আল্লাহর ভয়ে এই গুনাহ থেকে বাঁচলেন না, এর নাম তাকওয়া তাহলে নয়, তাহলে আল্লাহর ওলি হতে পারেননি সত্যিকার অর্থে। আশা করি আমার এই এক্সাম্পল উদাহরণ দিয়ে আপনি লাইফে বিভিন্ন ক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনি কি আল্লাহর ভয়ে গুনাহগুলি থেকে বাঁচছেন না মানুষের ভয়ে। আপনি বুলু ফিল্ম দেখেন না, বুঝা গেছে? আল্লাহর ভয়ে দেখেন না, না মানুষের ভয়ে দেখেন না। আচ্ছা, মানুষের ভয় ছাড়া আর একটা আছে, অনেক অমুসলিম পাপ করে না, কিছু পাপ এমন আছে ওই পাপগুলো ওরা করে না, অনেক অমুসলিম কুফরির পাপ আছে, তার শিরকের পাপ আছে, কিন্তু সামাজিক কিছু যে পাপ আছে ওই পাপগুলি করে না, হ্যাঁ কারো জুলুম অত্যাচার করে না, কারো একটা পয়সা মেরে খায় না, আছে না না এইরকম অনেক অমুসলিম আছে। ওকে জিজ্ঞেস করেন যে তুমি একটা পয়সা মেরে খাও না, অথচ তুমি যদি মেরে চলে যেতে এই লাকড়িয়াল কে বা এর ওই 50,000 দিনার খেয়ে তোমাকে ধরতে পারে, বলছে আমি মানবতার খাতির এগুলো করি। কি বলে ওরা? মানবতার খাতিরে, তাহলে আল্লাহর খাতিরে নয়, বোঝা গেছে? এবারে তাহলে এটা তাকওয়া না, এটা ওর তাকওয়া না। গুনাহ থেকে বাঁচলেই তাকওয়া হয় না। আল্লাহর ভয়ে যদি গুনাহ থেকে বাঁচেন, হ্যাঁ, আল্লাহর ভয়ে যদি ফরজ ওয়াজিব আদায় করেন তাহলে তাকওয়া। বাপ মাকে খেতে দিচ্ছেন, আমাদের দেশের মানুষেরা মাশাআল্লাহ সবাই প্রায় বাপ মাকে খেতে দেয়, টাকা পয়সা দেয়, খেদমত করে, করে না, করে না, কিন্তু গরজ আলাদা আলাদা। অল্প কিছু লোক আছে যারা আল্লাহর ভয়ে বাপ মাকে দেখে, ঠিক না? বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, আমাদেরকে মানুষ করেছে, আল্লাহর ভয়ে আল্লাহ ফরজ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেহেতু এই ফরজ আদায় করতে হবে, আল্লাহর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে বাপ মায়ের হক, কথা ঠিক না? রসুলের আগে বাপ মাকে বলবো না, কারণ আল্লাহ এবং রসুলের আনুগত্য একবার নিঃশর্ত করতে হবে। আর বাপ মায়ের আনুগত্যর ক্ষেত্রে বলছে, বাপ মা যদি ভালো কথা বলে আনুগত্য করবেন, পাপ করতে বললে পাপ করবেন না। আর আল্লাহ এবং রসুল কখনো পাপের কথা বলেন না, তাই না? এই জন্য আল্লাহকে মানার পরে, রসুলকে মানার পরে কাকে মানতে হবে? বাপ মার কথা মানতে হবে। বলছিলাম যে অল্প কিছু লোক আছে যারা বাপ মায়ের খেদমত করে, কি উদ্দেশ্যে? খলুসিয়াতের সাথে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহ এই সেন্স নিয়ে যে আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ বাপের সাথে মায়ের সাথে সদ্ব্যবহার করা কি করেছেন? ফরজ করেছেন। অধিকাংশ লোক কিসের জন্য? আমার বাপ ছোট থেকে মানুষ করেছে, আমি কি নিমক হারামি করব? এই জন্য আল্লাহর ভয়ে না, কথা বুঝতে পারছেন না? আল্লাহ ফরজ করেছেন এই কথা তার মগজে ঢুকে নেই, এটা ভালো নিয়ত বললাম, কিন্তু এই ভালো নিয়ত নিয়েও আল্লাহর ওলি হইতে পারবেন না, কারণ আপনি কি জন্য বাপমার সাথে ভালো ব্যবহার করছেন? তিনি যেহেতু করেছেন, বদলা দিতে চাইছেন আপনি, বদলা, হ্যাঁ, বদলা দিতে চাইছেন। তাহলে বাপমা যদি অভাবে থেকে থাকে, কিছু না করে থাকে, অনেক জালেম বাপ আছে, তাহলে ওকে বাড়ি থেকে বের করে দেবেন, যে ছোট থেকে তুমি দেখনি, আমাকে আমার মা মারা পড়িয়েছে, তোমাকে কেন খেতে দেবো, বলবেন নাকি? না, তা চলবে না। বাপ অমুসলিম হইলে তাকে খেয়ে দিতে হবে, তাই না? মা অমুসলিম হইলে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। বলছিলাম যে অনেকেই এইরকম ভালো কাজগুলি করে কিন্তু মানবতার জন্য করে, আবার বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করে কিসের জন্য? বাপ মার নামে জমি জেগে আছে, যদি টাকা পয়সা না পাঠায় তো এক দানা দিবে না, বাড়ি থেকে বের করে দিবে, তাই না? তাহলে কি তাকওয়া হইল? তাকওয়ার ভিত্তিতে করলেন না। এক কথায় আল্লাহর ওলি, এই দুটো কথাতে সবকিছু ঢুকা আছে। আল্লাহর যদি সত্যিকার ওলি হইতে হয় ঈমান সুন্দর হইতে হবে। ঈমানের বিপরীত হচ্ছে শিরক, তাহলে করে শোনো, ঈমানের বিপরীত হচ্ছে কি? শিরক। তাহলে শিরকি আকীদা, বড় শিরক ছোট শিরক যদি থাকে আল্লাহর ওলি হতে পারা যাবে? তাহলে যারাকে আমাদের বাজারে দেশে আল্লাহর ওলি বলা হচ্ছে তারা অধিকাংশ কবর মাজারের শিরকে বিশ্বাসী। জি হ্যাঁ, বুঝা গেছে না? জি, পীরের অসাধারণ ক্ষমতা রাখে, আল্লাহর ক্ষমতা পীরদেরকে দিয়ে রেখেছে, তাহলে তো শিরকি আকীদা, এখানে তো ক্যানসিল, ওদের বেলায় এখানে ক্যানসিল, আল্লাহর ওলি তারা নয়, ভালো করে শুনে রাখেন। জি, আল্লাহর ওলিরা মরেও মরে না, অনেক শক্তিশালী হয়ে যায়। তাহলে আল্লাহর ওলিকে তো আল হাইয়ুল কাইয়ুম বানিয়ে দিলেন, আয়াতুল কুরসির মন্ত্র তো পড়ছেন, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আর কাজের বেলা বলছেন না আমার পীর সাহেব আল হাইয়ুল কাইয়ুম, মরেও মরে না, চিরঞ্জীব, ঠিক না? তাহলে এইরকম যদি আকীদা থাকে আর ওই পীর যদি এই তালিম দিয়ে গিয়ে থাকে, দেখো আল্লাহর ওলিরা মারা যায় না, বলিও না যে আল্লাহর ওলিরা মারা গেছে, হ্যাঁ, তারা বেঁচে আছে, হ্যাঁ, তারা শুধু চোখের আড়াল হয়ে গেছে, এইসব কথা যদি বলে তো শিরকি আকীদা কি না? তাহলে কি আল্লাহর ওলি হইতে পারবে? কখনো আল্লাহর ওলি না, আল্লাহর ওলি না হলে কার ওলি হবে? এটা কথা এখানে বলে দিই, যদি আল্লাহর ওলি কে না হইতে, কেউ না হইতে পারে, তো কার ওলি হবে? শয়তানের ওলি। আচ্ছা, শয়তানের ওলি আছে না? আমরা বানিয়ে বললাম আছে না, কোরআনে আছে, কোরআনে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জি জি, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিন আল ইনসি ওয়াল জিন, প্রত্যেক নবীর মানুষ শয়তান জিন শয়তান হচ্ছে দুশ্মন, বুঝা গেছে? একটি আয়াত। অন্য জায়গায় আল্লাহ বলছেন যে ওয়াইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহি, এটা আরো স্পষ্ট ওলি শব্দ এসছে, আউলিয়া শব্দ এসছে, ওয়াইন্না শায়াতিনা লায়ুহুনা, সূরা নাম, শয়তানরা কি করে? জিন শয়তান ওহি করে, তাহলে যেমন আল্লাহর ওহি হয় জিব্রাইল মারফত, তেমনি শয়তানের ওহি হয়, এখানে শয়তান ওহি বলতে কুমন্ত্রণা বোঝায়, অসুয়াশা, জি কুমন্ত্রণ দেয়, অসৎ পরামর্শ দেয়, মনে খারাপ কথা উদ্রেক হয়, শয়তান প্ররোচিত করে। আল্লাহ কি বলছেন ভালো করে আবার শুনেন, ওয়াইন্নাস শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তানরা ওহি করে মানে কুমন্ত্রণা দেয় তাদের ওলিদের উদ্দেশ্যে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে শয়তানের ওলি আউলিয়া আছে, আছে না নেই? যাতে করে হে মুমিন মুসলিমরা, হে তাওহীদবাদী মুসলিমরা, হে কোরআন সুন্নাহর অনুসারীরা, তোমাদের সাথে যাতে করে তারা তর্ক বিতর্ক করে, তর্ক শিখায় জিন শয়তান শয়তানের ওলিদেরকে। শিরকের ধর্মকে বলে ইসলাম ধর্ম, কোরআন শিরকে উৎখাত করার জন্য এসেছিল, আর তারা বলে যে কোরআন এবং হাদিসে তো বলা হয়েছে যে ওলি আউলিয়া দিতে পারে। এসব শয়তানের ওলিদের কথা যদি মানো তাহলে নিশ্চয় তোমরা মুশরিক হয়ে যাবে, আল্লাহ পাক বলছে। তাহলে আশা করি আমার এই দুটো আয়াত দিয়ে বুঝতে পারলেন যে আল্লাহর ওলি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি আছে, আর ওই আয়াত দিয়ে বুঝতে পারলেন যে শয়তানেরও কি আছে, ওলি আছে। তাহলে এখন খোলাসা কথা হলো যারা আল্লাহর ওলি না হতে পারবে তারা কার ওলি, শয়তানের ওলি। ভালো করে শুনে রাখেন, তাওহীদ যা প্রতিষ্ঠা করে, নবীর তরিকা মোতাবেক চলে, ফরজ ওয়াজিব যারা আদায় করে, হারাম নাজায়েজ থেকে যারা বেঁচে থাকে তারা হচ্ছে আল্লাহর ওলি। আর যারা ফরজে ঘাটতি করে, ফরজ আদায় করে না, হারাম নাজায়েজে ডুবে থাকে, তার আল্লাহর ওলি না শয়তানের ওলি, শয়তানের ওলি। যারা শিরক করে সবচেয়ে বড় শয়তানের ওলি, যারা বিদআত করে বড় শয়তানের ওলি, যারা কোরআন এবং হাদিস বিরোধী ইসলাম বুঝায় মানুষকে, ইসলামের অপব্যাখ্যা করে, তাহরিফ করে, তারা হচ্ছে শয়তানের বন্ধু। যারা ভুল ধর্ম মানুষকে দিয়ে গেছে তারা হচ্ছে শয়তানের ওলি। ভালো করে শুনে রাখেন সম্মানিত ভাতৃমণ্ডলী, দ্বিতীয় গুণ বললাম আল্লাহর ওলিদের যে তারা কি করে আল্লাহর ভয়ে, ওয়াকানু ইয়াত্তাকুন, তাদের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া আছে মানে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে ভালো কাজগুলি করে, আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে। তাদের জন্য কি রয়েছে এখন পুরস্কারটা শুনেন, লাহমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়াতেও, পার্থিব জগতে, ওয়াফিল আখেরাতে, আর পরকালেও। এখন আল্লাহর ওলিদের জন্য পুরস্কার আল্লাহ পাক এখানে বয়ান করেছেন, তাদের জন্য কি রয়েছে, আল বুশরা সুসংবাদ, দুনিয়াতে কি রয়েছে সুসংবাদ। যদি আল্লাহর দোস্ত হয়ে যেতে পারেন তো কি রয়েছে বলেন, সুসংবাদ রয়েছে, কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আর আখেরাতেও সুসংবাদ রয়েছে, লাহমুল বুশরাফিল হায়াতিদ দুনিয়া ফিল আখেরা, আল্লাহর কথাতে কোন রদ বদল নেই। এই দুনিয়ার সুসংবাদটা কি এটা শুনেন, তাফসিরকাররা বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যে মানুষ যখন ভালো আমল করে তাওহীদের ভিত্তিতে সুন্নতের অনুসরণে, যখন ভালো কাজ করে অথবা দিন ইসলামের ভালো খেদমত করে, সুনাম হয়, সুনাম হয় না, হয় না? আপনি বাহরাইন থেকে ফিরে গেছেন, দেশে অত ভালো দিনদার ধার্মিক নামাজি ছিলেন না, মাশাআল্লাহ এখান থেকে গিয়ে পাঁচ অক্ত টাইমে টাইমে একেবারে টাইম মেনটেন করে নামাজ পড়ছেন, গ্রামের লোকেরা প্রশংসা করে না, করে না? দেশে যখন ছিলেন তখন বখাটে ছিলেন, বাজে একটা ছেলে ছিলেন, আর বাড়ি গিয়ে মাশাআল্লাহ মায়ের খেদমত, বাপের খেদমত, তাদের খোঁজ খবর নেওয়া, গ্রামবাসীর সাথে সালাম দোয়া, আখলাক চরিত্র পাল্টিয়ে গেছে, একবারে ফেরেশতা চরিত্র হয়ে গেছেন আপনি। মানুষ সুনাম করে না, করে না? এর চেয়ে বেশি দিনের খেদমত করলেন, আর আপনার দিনের খেদমতে মানুষ আপনার সুনাম করছে, করে না, করে না? আমরা কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সুনাম করি না, ইমাম শাফি মালিক আহমদের সুনাম করি না, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, যতগুলি ইমাম মুহাদ্দিসিন আছেন উলামায়ে কিরাম, তাদের সুনাম করি না? কেমন পর্যন্ত হতে থাকবে? তারা কখন চলে গেছেন, 1200-1300 বছর আগে অনেকে, কিন্তু সুনাম হচ্ছে। সাহাবায়ে কিরামদের সুনাম করি না, যখনই নাম আসছে রাদিয়াল্লাহু আনহু, যখনই নাম আসছে আইম্মা কেরাম ওলামাদের রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ, আসছেন আসছে না, উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি খুব বড় মাপের আলেম ছিলেন, সুনাম করেন না? এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিলকা আজল বুশরাল মুমিন, এই যে মানুষ দুনিয়াতেই সুনাম করে ভালো কাজের উপর, এটা হচ্ছে মুমিনের নগদ সুসংবাদ দুনিয়া। আর আখেরাতে সুসংবাদ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন যে ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও জান্নাতের সুসংবাদ। আর এক আয়াত রয়েছে জি ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যারা মুমিন হয়ে দিনের উপর অটল থেকেছে তাদের দুনিয়াতে ভয় নেই, হ্যাঁ চিন্তা নেই, আখেরাতে ভয় নেই, চিন্তা নেই। আল্লাহ পাক রব্বুল তাদের সম্পর্কে অন্য সূরাতে এই বিষয়টিকে ঈমান এবং ইস্তিগফার সম্পর্কে বলতে গিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতারা বলবেন এবং ফেরেশতাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের যেই জান্নাতের তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। তো আখেরাতে বুশরা সুসংবাদ হচ্ছে কিসের? আল্লাহর ওলিদের জন্য জান্নাতের সুসংবাদ। বিনা হিসাবে জান্নাত ভালো ওলি যদি হইতে পারেন আর কোন রকম চলার মতো যদি ওলি হইতে পারেন, হিসাব হলো জান্নাত পাবেন ইনশাআল্লাহ তাআলা। তবে যদি পাপে ডুবে থাকেন কাবিরা গুনাহ, তওবা করে যদি আপনি পাক পবিত্র না হইতে পারেন তাহলে সাজা হবে, শাস্তি হবে। চান নাকি শাস্তি এরকম কেউ যে দু চার হাজার বছর জাহান্নামে থাকবো তারপরে তো একদিন জান্নাত পাবো? আমাদের সাথে মূর্খ সমাজের মুসলিমরা কি বলে, বলে না, বলে না যখন মুসলিম তো একদিন জান্নাত পাবো, তাই না? তার মানে বেশ কিছুদিন জাহান্নামে থাকতে রাজি আছে, প্রস্তুত আছে, ঠিক না? সুবহানাল্লাহ, আপনি একটা আঙ্গুলকে এক মিনিটের জন্য একটু সামান্য আগুনে দেন তো দিবেন? হ্যাঁ না, কখনো দেবেন না। তাহলে জাহান্নামে যাওয়ার সাহস কেন? তার মানে ঈমান নেই আসলে, তার মানে কপটতা মুনাফিকি আছে। কিন্তু এসব কথা হয় জেহালতের সাথে বলছেন আর না হলে আসলে মুনাফিকি আছে না মুখে দাবি করছেন মুসলিম হওয়ার। সম্মানিত ভাতৃমণ্ডলী, ওয়েলায়াত সম্পর্কে বলতে গিয়ে অনেক কথাই বলে ফেললাম আর সময় শেষের দিকে। ইবনুল কাইম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওলি দুই রকমের, ইন্না ওয়েলায়াত আল্লাহ নাওআন, আম্মা ওয়া খাসা, আম ওলি আর খাস ওলি। যেমন আমাদের আছে ওলি মানে কি বললাম, দোস্ত, তাই না? আমাদের কিছু সাধারণ দোস্ত আছে আর বিশিষ্ট দোস্ত আছে, না? প্রত্যেকের কিন্তু আছে। যে খাস দোস্ত আপনার সুখ ও দুঃখ সবকিছুতে থাকবে, বিয়ে সাজিতে হাজির, হ্যাঁ অসুখ হলেও হাজির, সব জায়গায় হাজির আপনার সুখে দুঃখে সুখে, ঠিক না? আর কিছু আম বন্ধু আছে বলি এগুলো আমার বন্ধু, বন্ধু দেখা সাক্ষাৎ করলে কেমন আছো, ভালো আছো, হয়তো একটু চাপানি করিয়ে দিলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের ওই রকমই খাস বন্ধু আছে আর আম বন্ধু আছে। আম বন্ধু কেন আর খাস বন্ধু কারা এটা বুঝলেন সংক্ষেপে? বলছেন যে আম বন্ধু হচ্ছে ফাহিয়া ওয়েলায়াত কুল্লে মুমিন, প্রত্যেক মুমিন মুসলিম যদি বড় শিরক মুক্ত থাকে, কুফরি মুক্ত থাকে, বড় মুনাফিকি মুক্ত থাকে, তাহলে সে আল্লাহর কি দুশ্মন না, আল্লাহর সাধারণ দোস্ত, আল্লাহ সাধারণ ওলি দোস্ত। ভালো করে শুনে রাখেন, ফামান কানা মুমিনা লিল্লাহ তাকিয়ান, কেউ যদি মুমিন মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে যদি মুমিন হয়, কান আল্লাহ লাহু ওয়ালিয়ান, আল্লাহ তার হচ্ছে বন্ধু। যতটা তার ঈমান এবং তাকওয়া আছে ততটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। এই মর্মে আল্লাহ সূরায়ে আলে ইমরান বলছে ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমরা যে মুমিন মুসলিম যারা সকলে আল্লাহর বন্ধুর, দলিলটা শুনেন সূরা আলে ইমরান, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, বলেন না ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ প্রত্যেক মুমিন সকল মুমিনের ওলি বন্ধু, পেলেন না? পেলেন না কোরআনে? তাহলে আমরা আল্লাহর ওলি কিনা? আমরা আল্লাহর ওলি না? যে কোন মুসলিম যদি বললাম যে শিরক কুফরি থেকে বেঁচে থাকে, ঈমান নষ্ট না করে, তাহলে সে হচ্ছে আল্লাহর সাধারণ ওলি দোস্ত। আজকে এখানে শুনতে পেলেন যে আমিও আল্লাহর ওলি, তাই না? কিন্তু জীবন ভারত বাংলাদেশে শুনেনি যে আমরা আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে সুবহানাল্লাহ, ওরে বাবা, বাংলাদেশ কোন আলেমও যারা ওই পীর মুরিদির ব্যবসা করে তারা আল্লাহর ওলি না? কোনদিন শুনেছেন যে অমুক এত বড় আলেম ছিলেন, যদি পীর না হয় তো কখন আল্লাহর ওলি বলবেন না? হ্যাঁ, পীর যদি হয় আর তার অনেক মুরিদ থাকে তাহলে বলবেন আল্লাহর ওলি, ঠিক না? অমুক আল্লাহর এত বড় ওলি ছিলেন, কিন্তু আলেম আলেমদেরকে কখন আল্লাহর ওলি বলবেন না? আমাকে দুঃখ লাগে যে কোন মুসলিম থেকে বাংলাদেশ শুনতে পাবেন না যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বড় ওলি। শুনেছেন কোনদিন? হ্যাঁ, আনাস বিন মালিক আল্লাহর বড় ওলি। শুনেছেন কোনদিন? কোনদিন শুনলেন না? আইমাই কেরাম আর সাহাবাই কেরাম তাবেইন সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব বড় আল্লাহর ওলি, এসব কথা শুনলেন না? শুনলেন কা? যারা সুফি, যারা পীর মুরিদির ব্যবসা করেছে, হ্যাঁ যারা এইসব ভুল ধর্ম শিখিয়েছে, তাদেরকে আল্লাহর ওলি মনে করা হয়? এইরকম কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহ ওয়ালি উল্লাযিনা আমানু। আল্লাহ কি বলছেন সূরা বাকারা 297, আল্লাহ ওয়ালি উল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছে মুমিনদের দোস্ত, মুমিনদের ওলি। দ্বিতীয় প্রকারের বেলায়াত হচ্ছে খাস ওলি, খাস ওলি কে যে আল্লাহর সমস্ত হক আদায় করে। দেখেন কিছু ফরজ হক আদায় আছে, কিছু সুন্নত মুস্তাহাব আছে, হ্যাঁ হারাম থেকে বাঁচা আছে, নাজায়েজ থেকে বাঁচছেন, অপ্রীতিকর মাকরু অপছন্দনীয় যেটা একটা শোভা পায় না একজন মুসলিমের জন্য সেগুলোতেও বাঁচছেন, কাবিরা থেকেও বেঁচে আছেন, সাগিরা থেকেও বেঁচে আছেন। আপনি শুধু ফরজ আর সুন্নত দিনের বারো রাকাত পড়েন, তাহাজ্জুদ গুজার মাশাআল্লাহ নামাজের ক্ষেত্রে আপনি ইশরাক সালাতুল দোহাও করছেন, শুধু রমজান মাসের রোজাদার না, আপনি মাশাআল্লাহ সোমবার বৃহস্পতিবারও রোজা রাখছেন, মাঝে মধ্যেই রোজা রাখেন, শুধু যাকাত দেন না, বহু দান খেরাত করছেন, তাহলে আপনার আমল বাড়লো না বাড়লো না? তখন আপনি খাস উলি হইতে চললেন, কি হইতে চললেন? খাস উলি হইতে চললেন। জি বলছেন যে খাস ওলিকে যে সমস্ত আল্লাহ পাকের হক আদায় করে, ওয়া ইসারু আলা কুল্লি মাসি ওয়া হুম বিজামিয়া আল আহওয়াল, সমস্ত অবস্থাতে আল্লাহকে সবকিছুর উপর প্রাধান্য দিয়ে থাকে, কি করে থাকে? আপনার জান মাল স্ত্রী ছেলে মেয়ে সবকিছুর উপর এক নম্বরে কাকে রেখেছেন? আল্লাহকে রেখেছেন। যদি এই গুণ পয়দা করতে পারেন তাহলে আল্লাহ খাস ওলি। যারা আল্লাহর ওলি হবে তাদের এই দুটো গুণ বললাম, সময় যেহেতু অনেক এগিয়ে গেছে সেই জন্য আমি খুব সংক্ষেপ করে দিচ্ছি, মনে রাখবেন। তাহলে আধা নামাজি বেনামাজি কি আল্লাহর ওলি হইতে পারে নাকি? আল্লাহর ওলি সর্বনিম্ন সাধারণ ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে আল মুহাফাযাতু আলা সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবেন। কি করবেন? পাঁচ ওয়াক্ত নামাজ। যে ফজর নামাজ এখন গেল আর ফজরে জাগলো না, পড়লো না, সূর্য উঠিয়ে দিল, আল্লাহর ওলি হইতে পারবে? আল্লাহর দুশ্মন হয়ে গেল, শয়তানের কাছাকাছি হয়ে গেল, শয়তানের বন্ধু হয়ে গেল। এই জন্য তো বালা শয়তান ফি উযনাই, সহিহ বুখারী তে রয়েছে, মানুষ যখন সূর্য উঠা পর্যন্ত শুয়ে থেকে যায়, নামাজ পড়তে উঠে না, তখন শয়তান তার দুই কানে কি করে? পেশাব করে দেয়। জি আল্লাহর ওলির কানে পেশাব করতে পারে? কখনো পারবে না। তাহলে বোঝা গেল যে শয়তানের এখন দোস্ত হয়ে গেছে, আর শয়তান দোস্তেরও ক্ষতি করে, যে দোস্ত তারও ক্ষতি করে। জি আল্লাহর দোস্তে তো ক্ষতি করার চেষ্টা করে কিন্তু পারে না, আল্লাহ পাক তার জন্য প্রোটেকশনের ব্যবস্থা করেছে, হেফাজতের ব্যবস্থা করেছে। কিন্তু আপনাকে আল্লাহ অসহায় ছেড়ে দিলেন, যেহেতু আল্লাহকে আপনি ছেড়ে দিয়েছেন, আল্লাহ থেকে দূরে হয়ে গেছেন, আর শয়তান কখন আপনার দরদ দিনা যতক্ষণ জাহান্নামে না নিয়ে যাবে, যতক্ষণ জাহান্নামে না নিয়ে যাবে ততক্ষণ আপনাকে ছাড়বে না। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি তারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে, গোনা থেকে বেঁচে থাকে, যাকাত প্রদান করে, তাদের দ্বারা কাবিরা গোনা হয় না, ছোট খাটো যদি কখনো ভুল হয়ে যায় তওবা ইস্তেগফার খুব বেশি বেশি করে, জি হ্যাঁ আত্তায়বা মিনা জামবে কামাল্লা জামবাল্লাহ, যারা গোনা থেকে তওবা করে নেই তারা ওই লোকের মতো হয়ে যায় যার কোনো গুনাহই হয়নি। একটা লোক গুনাহ করলো না, আপনি গুনাহ করলেন, কিন্তু সাথে সাথে খালেস অন্তর থেকে তওবা করে আর জীবনে এরকম কাজ করবো না। তাহলে যেই লোকটি বলু ফিল্ম দেখেনি ওই লোকটির মতো ওই হয়ে গেল, যে ব্যক্তি ফিল্ম একবার দেখে নিয়েছিল তারপরে তবা করেছে আর মোটেই না, ঘৃণা, জীবনও দেখবো না। জি হ্যাঁ, তো এইরকম হইতে হবে। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি, আমি এই তার উক্তি দিয়ে শেষ করবো, অনেক ওলামাদের উক্তি রয়েছে, ইমাম তাহাবীর উক্তিটিকে এই জন্য আমি এখানে বাছাই করলাম, ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি আকিদার ক্ষেত্রে সহি আকিদার আলেম একবার, আকিদায় তার আশআরি মাতুরিদি ভ্রান্ত মতবাদ ছিল না, যেমন অনেক আলেমদের এরকম আছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান বা আল্লাহ রব্বুল আলামিন বলা যাবে না, যে আল্লাহর কোন দিক আছে, এইসব গুমরাহিগুলো আমাদের দেশে বড় বড় আলেমদের মধ্যে আছে। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম আছেন, এইসব কথা বলা যাবে না, হ্যাঁ তাহলে দিক বলে দিলেন, এইসব গুমরাহি আছে। ইমাম তাহাবী রহমত আকিদার ক্ষেত্রে একবারে কোরআন সুন্নার অনুসারী ছিলেন, মাসলা মাসায়েল ক্ষেত্রে ফেকার ক্ষেত্রে তিনি হানাফি মাজহাবের একজন মুহাদ্দিস ছিলেন। আর আমাদের দেশের যারা ওলির নামে ভেজাল ওলির ছড়াছড়ি চালায়, যাদের মধ্যে এই পীর মুরিদির ব্যবসা আছে, তারা সকলে দাবি করে যে তারা মজহাবের দিক দিয়ে কি হানাফি না, হানাফি দাবি করেন, কিন্তু ইমাম আবু হানিফার সাথে আদর্শের দিক দিয়ে কোন সম্পর্ক নেই। ইমাম আবু হানিফা শিরক বিদআতের সমর্থন করেছেন? কখনো করেননি। ইমাম আবু হানিফা সুফি ছিলেন? ইমাম আবু হানিফা মুরিদ বানাইতেন? হ্যাঁ, ইমাম আবু হানিফা ইনকাম সোর্স বানিয়েছিলেন, এটাকে ধর্ম ব্যবসা নিয়েছিলেন, যে মুরিদান থেকে শুধু নজর নিয়াজ নিয়ে বড় লোক হও? কখনো না। তাহলে ইমাম আবু হানিফার দোহাই দিয়ে শিরক বিদআত যে চলছে, কবর মাজারের ব্যবসা চলছে, পীর মুরিদির ব্যবসা চলছে, সেজন্য ইমাম তাহাবী রহমতুল্লাহ আলের উক্তিটি উল্লেখ করব যে তিনি একজন হানাফি ফাকিহ এবং হানাফি মুহাদ্দিস, তার হাদিসের কিতাব রয়েছে, হাদিসের সংকলন রয়েছে। জি যেটাকে তাহাবি শরীফ বলে হানাফি আলেমরা বলে যে সরহ মানিল আসার আসল কিতাবের নাম সরহ মুশকিলিল মুশকিলিল আসার এই কিতাবগুলি তার রয়েছে। সুতরাং তার উক্তি পেশ করছি যে তিনি ওলি সম্পর্কে কি বলেছেন, তিনি বলছেন ফালা তারিকাতা ইল্লা তারিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তরিকত বলে অন্য কোন তরিকা নেই, একমাত্র কার তরিকা, রসুলের তরিকা, বিসমিল্লাহি ওয়ালামিল্লাতে রাসূল। কবরে নামাবের সময় হানাফিরা অন্য তরিকা বলে নাকি, শাফি মালিক আহমদ আলাদা বলে না সকলে বলে বিসমিল্লাহি ওয়ালামিল্লাতে রাসূলিল্লাহ, কেউ কি বলেন যে আমি অমুক পীরের তরিকায় দাফন করছি, বলেন সবাই বলে ওয়ালামিল্লাতে রাসূলিল্লাহ, কালেমা যখন পড়লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে সবাই বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই না। কবরে যে তিনটা প্রশ্ন হবে সকল কই তিনটা প্রশ্ন একই রকম হবে, জিজ্ঞাসা করা হবে যে কোন তরিকতের ক্ষেত্রে কোন তরিকতের অনুসারী ছিলে, জিজ্ঞাসা করা হবে কি না তোমার নবী কে ছিল, নবী ঠিক রাখতে পারেন ওটাই হচ্ছে তরিকা। জি, তাই ইমাম তাহাবী বলছেন যে রসুলের তরিকা ছাড়া কোন তরিকা নেই। আর আমাদের দেশের সুফিদের কিতাব পীরদের কিতাব আছে 126 তরিকা, কিতাবের নাম বলা লাগবে কি, জি হ্যাঁ 126 তরিকা, যদি ভেজাল কিতাব পড়তে বলবো না কারণ এগুলোতে গুমরাহী আছে। 126 তরিকা ইসলামে নেই, আর তার মধ্যে তাদের তরিকাটা বলছে 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকট তরিকা, না এই সব তরিকা না, সবচাইতে বলবো না একমাত্র তরিকা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই তরিকার নাম ইসলাম, যেই তরিকার নাম ইমান, ইন্নাদ্দিন ইনদাল্লাহ আল ইসলাম, একটি তরিকা মাত্র। জি, সুতরাং আমাদের দেশে যে এই ভাগ আছে শরীয়ত তরিকত আর মারিফত আর হকিকত, এগুলো সব বাজে কথা, এগুলো সব ফালতু কথা। কি আছে, যেটাই শরীয়ত, হ্যাঁ ওই শরীয়তের তরিকা দিয়ে আল্লাহকে পেতে হবে, বোঝা গেছে, ওই শরীয়তের তরিকা দিয়েই আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চেনার নাম হচ্ছে মারিফত, আল্লাহর সাথে পরিচিতি হওয়া, রাসূলকে চেনা, আপনার দিনকে জানান, দিনের সাথে আপনার পরিচিতি লাভ করা। জি, আর হাকিকত আলাদা কোন জিনিস, হ্যাঁ যেগুলি আলেমরা বুঝে না, শরীয়তের আলেমরা বুঝে না, এগুলো পীর সাহেবরাই বুঝে, এগুলো সব বাতিল কথা, ভ্রান্ত কথা, না কোরআনে কারিমে আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। ভালো করে শুনেন ইমাম তাহাবী কি বলছেন, একমাত্র তরিকা হচ্ছে রসুলের তরিকা, ওয়ালা হাকিকাতা ইল্লা হাকিকাত, হাকিকত বলে কিছু নাই একমাত্র রসুলের হাকিকাত, ওয়ালা শরিয়াতা ইল্লা শরিয়াত, শরিয়ত একমাত্র রসুলের শরিয়ত, ওয়ালা আকীদাতা ইল্লা আকীদাত, একমাত্র আকীদা হচ্ছে রসুলের আকীদা আপনাকে মানতে হবে, ওয়ালা ইয়াসিলু আহাদুম মিনাল খালকি বাদাহু ইলাল্লাহি ওয়া ইলা রিদওয়ানিহি ওয়া জান্নাতিহি ওয়া কারামাতিহি ইল্লা বিমুতাবাতিহি যাবাতানান ওয়া যাহিরান, আর কেউ কোন মাখলুক আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবে না, মানে আল্লাহ সন্তুষ্টি পর্যন্ত, আল্লাহ রেজামন্দি পর্যন্ত পৌঁছিতে পারবে না, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারবে না, আল্লাহ পাকের সম্মানজনক স্থান পর্যন্ত পৌঁছিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ইল্লা বে মুতাবাতিহি, নবীকে অনুসরণ না করবে, নবীকে না মেনে আপনার পীরকে মেনে জান্নাত পাবেন না, কাকে মেনে জান্নাত পাবেন, আল্লাহকে তখনই পাবেন যখন আপনার নবীকে মানবেন আপনি। বাতেনার ভিতর দিক থেকেও, হ্যাঁ বাতেনি এলেম আলেমরা হুজুররা জান না, ওইটা পীর সাহেবরা জান, এই কথা নেই, বাতেনি ক্ষেত্রে কোরআন হাদিস থেকে নিতে হবে, অর্থাৎ বাতেন মানে এখানে বলতে চাইছে ভিতরের, আপনার অন্তরে হিংসা না থাকে, শিরিক না থাকে, বিদ্বেষ না থাকে, কলহ না থাকে, ইত্যাদি ইত্যাদি যে অন্তরের মেলা রোগ আছে, অন্তর কুপ্রবৃত্তি না থাকে, পাপের কামনা বাসনা না থাকে, অন্তরে যাতে করে সংশয়ের ব্যাধি না থাকে ইত্যাদি, অজাহেরান জাহিরি দিক থেকেও, অমাল্লাম এখন লাহ মোসাদ দেখান ফিমা আখবারা, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি যা কিছু বলেছে তা বিশ্বাস না করে, মুলতাজেমাল্লে তা আতিহা, নবীর যদি আনুগত্যের পাবন্দী না করে যা কিছু তিনি নির্দেশ দিয়েছেন, ফিল অমরিল বাতেনা তাল্লাতি ফিল কলুব, ভিতরের আভ্যন্তরীণ বিষয়গুলিতে যা অন্তরে রয়েছে, ওয়াল আমালিল জাহিরা তার বাহ্যিক আমলের ক্ষেত্রে, আল্লাতি হিয়া আলাল আবদান যেগুলি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়ে থাকে, লাম ইয়াকুন মুমিনান সে মুমিনই হতে পারল না, ফাযলান আন ইয়াকুনা ওয়ালিয়া লিল্লাহি তাআলা তার আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিতর থেকে আর বাহির থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবে না তার তরিকা, সেই ব্যক্তি মুমিনই হতে পারল না, তো ওলি হওয়া তো দূরের কথা, কারণ ওলি হওয়ার জন্য মুমিনের সাথে মুত্তাকি হইতে হবে। এইভাবে তিনি আরো বেশ কিছু কথা বলেছেন। আর তারপরে একটি গুরুত্বপূর্ণ কথা, যেটা ভ্রান্ত আকীদা যারা রাখে ওলি সম্পর্কে, তাদের সম্পর্কে বলছেন, বলছেন যে ওয়ালাও তারাফিল হাওয়া, কেউ যদি আকাশে বাতাসে উড়ছে, আমাদের দেশে ওলি কাকে মনে করা হয়, আরে উমুকে এত বড় ওলি ছিল যে বাতাসে কি করতো, হাওয়াতে উড়ত, উড়ে চলে আসত। তাদের কিতাবে আছে যে মাগরিবের নামাজ পড়লো মক্কায়, আর এর সাথে চলে আসলো মদিনায়, এখনো চার পাঁচ ঘন্টা লাগে তাই না। আর তাদেরকে মাগরিব এশা দুই জায়গায় দুই ওয়াক্ত নামাজ পড়ে। এগুলি হচ্ছে শয়তানি শিক্ষা। আরো শুনেন, ও মাশা আলাল মা, পানির ওপর, এরকম তো শুনেছেন, অমুক আল্লাহর ওলি বাংলাদেশে ছিলেন যিনি পানির ওপর যাই নামাজ বিচ্ছে নামাজ পড়তেন। জি, এরা শয়তানের ওলি, আল্লাহর ওলি না। ভালো করে শুনেন, বলছেন যে ও মাশা আলাল মা, পানির ওপর যদি হাঁটে, ওয়ান ফাকা মিনাল গায়েব, গায়েব থেকে যদি আপনাকে মিষ্টি রসগোল্লা খাওয়াই, আর যদি ফ্রি ফ্রি খাওয়াই, আর কিছুই নেই, আর আপনাকে খাওয়াই দিল, জাদুকর খাওয়াইতে পারে। ছোট কালে আমরা জাদু দেখতাম, আসাম থেকে জাদুঘর আসতো আমাদের দিকে, তো জাদু দেখতাম, দেখেছেন জাদু, মাটির গুলি তৈরি করলো, আরে কাদা দিয়ে গুলি তৈরি করলো, আর তারপরে একটু ঢেকে দিয়ে ঢেকে দেওয়ার পরে লাগলো সবকে রসগোল্লা খাওয়াইতে, মিষ্টি খাওয়াইতে, দেখেছেন না, দেখেন নাই। তাহলে সে ও কি আল্লাহ বলি নাকি না, ও কাফের। সাহের যে, সাহের যে জাদু করে সে হচ্ছে সেহের কি, কুফুর, কুফুরি। আল্লাহ কোরআনে বলে সূরা বাকারে, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন শায়াতিন কাফারু ইউআল্লিমুনা নাস আস-সিহর, জি, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। হারুত মারা বলছে, আমরা তোমাদের পরীক্ষায় ফেলার জন্য এসেছি, দেখো এই সিহর শিখে যদি করো তাহলে ফালা তাকফুর, কাফের হয়ে যাবে, খবরদার কুফরি করিও না। এরা তো কাফের, আল্লাহর ওলি হত দূরের কথা, শয়তানের পাকা ওলি। তো বলছেন এই জন্য ইমাম তাহাবী হানাফি এত বড় মহাদ্দেস বলছেন যে ওয়াখরাজ যাহাব মিনাল খাসাব, কাঠ থেকে, কাঠকে যদি সে স্বর্ণ বানিয়া দেখাই, ওয়ালাহ হাসালাল্লাহু মিনাল খাওয়ারে কে, আর আশ্চর্যজনক যতই কেরামতি দেখাক না কেন, হ্যাঁ, অসাধারণ কিছু দেখাক না কেন, মাযা আসা ইয়াসুলা ফাইন্নাহু লা ইয়াকুনু মা তারকিল ফিল আল মামুর ওয়া আল মাহদুর ইল্লা মিন আহলি আল আহওয়ার আশ-শায়াতি শায়তানিয়া, যারা এসব কাজ করে অথচ রাসূলুল্লাহ অনুসারী নয়, তাদের মাঝে এগুলি শয়তানি অবস্থা বিরাজ করে, যা আল্লাহ থেকে তাদেরকে আল মুবিদাতুল সাহিব আনিল্লাহ, তা আল্লাহ থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়, আল মুকাররাবা ইলা সাখাতিহি ওয়া আযাবিহি, আল্লাহর অসন্তুষ্টি বা আযাবের কাছাকাছি করে দেয়। ফামানি তাকাদা ফি বাযিল বুলহি আবিল মুলাইনা মা তারকিহি লিমুতাবিত রাসিদি আকওয়ালি ওয়া আফআলি ওয়া আহওয়ালি আন্নাহু মিন আউলিয়াইল্লাহ, কেউ যদি এই বিশ্বাস রাখে এই রকম আর বিদাতি এবং শিরকি আকীদার লোক সম্পর্কে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমানি করে, তার অনুসরণ করে, তাদের সম্পর্কে এরা আল্লাহর ওলি, এবং তাদেরকে রসুলের তরিকার আলেম ওলামাদের উপর যদি প্রাধান্য দান করে। আজকাল কি কোন জায়গায় শুনবেন গোটা বাংলাদেশে যে আল্লামা শেখ আব্দুল আজিজ বাজ রাহিমাহুল্লাহ আল্লাহর বড় ওলি ছিলেন, বড় ওলি ছিলেন, এই কথাও জীবনে শোনেন, শুনেছেন? আল্লামা নাসিরুদ্দিন আলবানী আল্লাহর ওলি ছিলেন, জীবনে শুনেছেন? এত বড় হাদিসের খেদমত করে যা কিছু আমরা শিখেছি, তারা আগের যে এলমগুলির গবেষণা করে আমাদের কাছে সহজ ভাবে পেশ করেছেন, এগুলির ফসল আমরা, মনে রাখবেন ভালো করে। তারপর কেউ তো তাদেরকে আল্লাহর ওলি বলেন না। আর যারা বহু নাফরমানি করে, শিরক বিদাতের ধর্ম শিখায়, তাদেরকে প্রাধান্য দান করেন রসুলের তরিকার অনুসারীদের উপর। একটা সাধারণ সহি আকিদার মুসলিমের উপর যদি প্রাধান্য দেন, ওই পীরকে যে শিরক বিদাতি কাজ করে, ফাহুয়া দাল্লুন মুবতাদি, ইমাম তাহাবী বলছেন সেই ব্যক্তি গোমরা, বিদাতি, মুখতিউন ফি ইতিকাদিহি, তার আকিদাতে ভুল ভ্রান্তিতে ভরা, ইম্মা ইয়াকুনা শাইতানান জিন্দিকান, হয় সে বেদিন শয়তান, আর না হলে আউ জোকারিয়ান, সে জোকার, জোকার তো বুঝলেন না, হ্যাঁ যোগ করছে, আর মোতাহিয়ালান অথবা আপনাদের সাথে ভেলকিবাজি করছে, আর মজনুনান মাজনুন অথবা সে এক পাগল, সে এক পাগল। আলোচনা লম্বা হয়ে গেছে, দশটা বাজতে যাচ্ছে, সেজন্য এখানে শেষ করে দিচ্ছি। ওলি সম্পর্কে যে ভুল ধারণাগুলি রয়েছে সেদিকে ইঙ্গিত করি, আর বেশি কিছু না বলে। বলছেন যে ওলি সম্পর্কে যদি কেউ ধারণা করে যে ওলি সারা দুনিয়ার আসমান জমি নিয়ন্ত্রণ করে, এই আকিদা আছে না নেই আমাদের দেশের? হক্কানিদের কিতাবে আছে, আমাদের দেশে আবার কিছু লোকের আহলে হক দাবি করে, হক্কানি দাবি করে, হক্কানি, এই নামধারী হক্কানিদের কিতাবে আমি পড়ে বলছি আপনাদেরকে, বলছে সামদেশে গান বাজনা চলছিল, তো আল্লাহ পাক সামদেশকে উল্টা পাল্টা রেখে দিল, তখন ভারত থেকে আল্লাহর এক ওলি দূর দ্রুত ছুটেছে, কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন, আরে বলিও না, আল্লাহ নারাজ হয়ে গেছে গান বাজনার কারণে, শিরিক কুফরি করলে আল্লাহ নারাজ হয়ে জমির উল্টায় না, গান বাজনাতে উল্টে যাচ্ছে, বুঝছেন না, আল্লাহ উল্টাতে যাচ্ছেন, আর এই ওলি যাচ্ছে ধরে নিল, আল্লাহকে আর উল্টাতে দেবো না, আল্লাহ উল্টাতে যাচ্ছে আর এ উল্টাতে দিচ্ছেন, আল্লাহ পারলেন না, অপারগ হয়ে গেলেন, অক্ষম হয়ে গেলেন, আল্লাহ যদি এরকম অক্ষম হন তো আল্লাহই নন তিনি। অক্ষম আল্লাহ হতে পারেন না, সক্ষম আল্লাহ। কত জায়গায় কোরআন আছে ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ, আল্লাহকে জমিনে কেউ হারাতে পারে না, আমরা হারাতে পারবো না। শয়তান জিনেরা বলছে জিনদের শক্তি মানুষ চাইতে অনেক বেশি। ওয়ালা নুজেজাহু হারাবা, আল্লাহর পাকড়াও থেকে পালাবার যদি চেষ্টা করি তবু আল্লাহকে হারাতে পারবো না, যে আল্লাহ ধরতে পারলো না। সেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, তার ইবাদত আমরা করি। কিন্তু বিদাতীরা মনে করে যে এই প্রত্যেক গ্রাম, আরো পড়েছেন প্রত্যেক গ্রামের কোনায় কোনায় আল্লাহর গোস কুতুব আছে, ধরে আছে, না হলে আল্লাহ পাক পাপের কারণে গ্রামটাকে উল্টে দিবে, এর ধরে আছে, আল্লাহকে উল্টে দিয়ে দিচ্ছে না। এইরকম যদি আর এইরকমই যদি ধারণা করে তাদের কাছে বালা মুসিবতের সময় চাওয়া যাবে, এগুলো হচ্ছে শিরকি আকীদা। ওলি সম্পর্কে যদি কেউ ধারণা করে যে ওলির দ্বারা পাপ হতে পারে না, তাহলে সে শিরকি আকীদা বিশ্বাসী। এবং ওলির জন্য নামাজ রোজা মাফ। একজন বড় বক্তা বাংলাদেশের বলছে, টিভিতে আসতো, টিভিতে একটা বিদাতি টিভিতে বলছে যে আল্লাহর ওলিরা উন্নতি করতে করতে এমন একটা স্তরে চলে যায় তখন আর নামাজ রোজার স্তর থাকে না, ওসব লাগে না, ওসব লাগে না, তখন ফানার দরজা শুরু হয়ে যায়। কি জোর ভাই, ফানাফিল্লাহ যখন হয়ে যায় তখন আর নামাজ রোজা লাগে না। জি, খুব প্রসিদ্ধ টিভি, টিভির নাম বলা দরকার আছে, চ্যানেল আই, জি, ওতে বলছে যে পোশাকও লাগে না, পোশাক লাগে না। তারপরে এর আগে এই সুফিদের কথা আপনাকে শোনাবো, বলছেন যে আল মুরিদু আমামা শাইখে কাল মাইয়াতে, সুফিদের কিতাব আছে, মুরিদ সাহেব তার পীর সাহেবের সামনে মৃতদেহের মতো থাকবে, মৃতদেহকে যদি ন্যাংটা করে দিয়ে গোসল করান, যেখানে হাত দেন কিছু বলতে পারবে? মরা মানুষ কিছু বলতে পারবে না। ওই রকমই যখন পীরের মরিদ হয়েছেন, বিবি সাহেবাকে নিয়ে গেছেন, যদি আপনাকে বলে যে তুমি বাইরে যাও আর তোমার বিবিকে একটু আমি চিকিৎসা করবো, অসুবিধা নেই, হ্যাঁ, সব জায়েজ তার জন্য। এই জন্য তাদের কিতাব আছে, হক্কানিদের কিতাব আছে, যে পীর সাহেব এমন চোখ দিয়ে দেখে যেটা আপনি দেখেন না। সেজন্য পীর সাহেব যদি বলে যে যাই নামাজকে মদে ডুবিয়ে নিয়ে নামাজ পড়ো, আপত্তি করিয়েন না। কথা বুঝতে পেরেছেন? এগুলো হলো হক্কানি ধর্ম, এটা আল্লাহর হক্কানি ধর্ম না, মানুষের তৈরি করা হক্কানি ধর্ম। জি, এইরকমই ধারণা রাখা যে ওলি আলমুল গায়ব, গায়ব জানে, আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, জিনেরা গায়ব জানত না, নবী রসুলগণকে যেটা জানানো হয়েছে সেটাই জানতেন, তার বেশি একটিও কথা জানতেন না, ঠিক না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হার হারিয়ে গেছে জিহাদের সফরে গিয়ে, আর হারের ওপর উট বসে গেছে, সহিহ বুখারীতে হাদিস আছে, গোটা এলাকা খুঁজে ফেলে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর হারের খবর রাখছেন না, নিরাশ হয়ে গেলেন, খুঁজে তন্ন তন্ন করে আর পাওয়া গেল না, চলো আর হার পাওয়া যাবে না, উট বসেছিল, চলো উঠকে উঠা, উটের পিঠে চাপতে হবে। বলছেন ফাবা আসনাল বাইরা ফাওয়াজানাল ইকদা তাহতাহু, উটটাকে যখন দাঁড় করলাম দেখলাম যে উটের পেটের নিচে পড়ে আছে হার। এই খবরই রসুল রাখেন না, কিন্তু ওলিরা সব গায়েব জানে, যে আমার এই মরিদ পাবনা থেকে এসেছে আর তার এই সমস্যা আছে, তার বিবি ছেলে মেয়ে হয় না বা কিছু, বা এই রোগ আছে সেই জন্য এসে, সব নাকি জানে তারা। এর চেয়ে বড় শিরক আর কুফরি কি আছে? এরা হলো শয়তানের ওলি, ভালো করে শুনে রাখবেন। এইরকম ওলিরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এসব ওলিরা বন জঙ্গলে এবাদবন্দী করে, একেবারে জোহরের নামাজ পড়তে পড়তে, বাংলাদেশের এক ওলি সম্পর্কে লিখছে তার জীবনীতে, জোহরের নামাজ পড়তে পড়তে একটা চিৎকার দিয়ে একবারে গিয়ে কুশারের জমিতে ঢুকে গেল, আখের জমিতে ঢুকে গেল, ঢুকে গেল তো গেল, চার পাঁচ দিন থেকেই গেল সেখানে ফানা বিল্লাহে। এই চার পাঁচ দিনের নামাজ রোজা ওর কোথায়, নামাজ কোথায় গেল বলেন দেখি, মুসলিম থাকলো? যদি একটা নামাজ ছেলে কুফরি হয়, এগুলো কি আর ইসলাম ধর্ম? হ্যাঁ, ওলি হওয়া তো দূরের কথা, এগুলো কি ইসলাম? কখনো না। এইরকমই ওলি সম্পর্কে আরো মেলা ভ্রান্ত ধারণা আছে। ওলি, হ্যাঁ, যে বড় ওলি হবে সে ছোট ওলিকে তার খলিফা বানাবে এবং তাকে যা ইচ্ছা তাই দিতে পারবে, এগুলি হচ্ছে সব কুফরিয়া কথা, ইসলাম বিরোধী কথা। এবং আরো তাদের ভ্রান্ত আকীদা যে আন্নালিল ওয়েলায়াতে খাতামান কামা আন্নালিন নবুয়াতে খাতামান, যেমন নবুয়াতের একটা মোহর ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক পিঠে একটা খাতমে নবুয়াত ছিল, শুনেছেন এটা হয়তো না, হ্যাঁ, একটা চিহ্ন ছিল যেটা খাতমে নবুয়াত, শেষ নবী। ঠিক তেমনি শেষ যে বড় ওলি তার একটা খাতমে কি আছে, ওয়েলায়াত আছে, খাতমে ওয়েলায়াত আছে। এই ওলিদের একটা ভ্রান্ত ধারণা যে বড় বড় ওলিরা কি করে বেলায়েত বন্টন করে, মানে কে আজকে ওলি হতে পারলো বন্টন করে। এই মর্মে শুনবেন, আমাদের দাম্মামে এখনো ছেলেটা আছে ইউনুস ব্রাহ্মণ বাড়িয়ার, তারা বুঝতে পারছেন, বলছে ভারতের এক বড় মাদ্রাসার একজন বড় পীর সাহেব শেষ রমজানে সারা দুনিয়ার কোরআন হাদিসের অনুসারীরা বাহরাইন থেকে মক্কা মদিনাতে ইতিকাফ করে, আর এরা ভারত থেকে উল্টো পূর্ব দিকে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িতে ইতিকাফ করতে যায়। তারা বুঝতে পারছেন, ওখানে গিয়ে সারা রাত ওই করলো, কি বললো, সবে কাদার করলো, আর করার পরে সেই রাতে বড় পীর সাহেব যে ভারত থেকে হুজুরে কিবলা এসেছেন তিনি বেলায়াত বন্টন করবেন। বুঝছেন বেলায়াত বন্টন মানে, কে আজকে রাতে কান্নাকাটি করে আল্লাহর ওলি হতে পারলো বন্টন করবেন, গায়েব জেনে নিল, আল্লাহ ওকে জানিয়ে দিয়েছেন আমি অমুক অমুককে আমার ওলি হিসাবে গ্রহণ করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর তারপরে সকালবেলা ওই ওই ছেলে যে ইউনুস বলছে ওই রাতে আমি ওই শবে কাদারে ছিলাম, ফজরে বললো আজকে এক নম্বর ওলি হয়েছে এক রিক্সা চালক। বুঝতে পারছেন, যেই রিক্সা চালক অধিকাংশ নামাজ পড়ে না, ওই রাতে সে এক নম্বর ওলি হয়েছে সেই মসজিদের। বেলায়েত বন্টন করছে কে বলেন? কে? ভারত থেকে হুজুরে কিবলা। আচ্ছা বলেন একটা যুক্তি দিয়ে বুঝাই, কথা যদিও লম্বা হয়ে যাচ্ছে, একটু কষ্ট হইলেও কারণ ডিউটিও আছে আপনাদের। আমার বন্ধু ঘনিষ্ঠ বন্ধুকে আমি বেশি জানি না আপনারা বেশি জানেন? যার বন্ধু সে বেশি জানে না অন্যরা বেশি জানে? আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা আল্লাহর পরে কে জানে বেশি? আপনারা জানেন আমি বেশি জানি? আপনি যদি বলেন যে শেখ শরীফকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, এটা কথা ঠিক হইতে পারে আবার ভুলও হইতে পারে, ঠিক না? ঠিক না? কিন্তু আমি জানি আমার আগে আল্লাহ জানেন বেশি, তাই না? যে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কে আমার ঘনিষ্ঠ বন্ধু, ঠিক না? জি হ্যাঁ। তো আল্লাহর ওলির যখন আলোচনাই চলছে, তো আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ জানেন না মানুষ জানে? আল্লাহ জানেন। তাহলে আল্লাহ যদি বন্টন করতেন তাহলে একটা কথা ছিল যে আল্লাহ বেলায়েত বন্টন করে দিন, আজকে রাতে আল্লাহ অমুককে বাছাই করেছেন ওলি হিসাবে। কিন্তু ভারত থেকে হুজুরে কিবলা গিয়ে হ্যাঁ বেলায়েত বিতরণ করছেন যে আজকে অমুক সাহেব আল্লাহর ওলি হয়ে গেলেন, নাউযুবিল্লাহ। এইসব ভ্রান্ত বাতিল আকিদা যেগুলি এক শ্রেণীর হক্কানি নামধারীরা করে থাকেন। আরো শুনেন, ওলিদের সম্পর্কে আরেকটা ধারণা যে ওলি যদি নারাজ হয়ে যায় তাহলে আপনার যেটুকু শিক্ষা দীক্ষা আছে সাথে সাথে টেনে নেবেন। হ্যাঁ, আপনি যে হেদায়াতে আফতা মাশা আল্লাহ তাবারাকাল্লাহ জান্নাতের পথে এত এবাদতবন্দী করেছেন, ওলি যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে আপনাকে গুমরা করে দেবেন, এই ক্ষমতা ওলির আছে। ওলির যদি একটা দৃষ্টি পড়ে তাহলে আপনাকে একবারে যদি ভালো সুদৃষ্টি পড়ে তাহলে আপনার দুনিয়া আখেরাতকে হ্যাঁ কি করে দেবেন, আলোকিত করে দেবেন। আর যদি কুদৃষ্টি পড়ে রাগান্বিত নজরে যদি দেখেন ওলি তাহলে আপনার দুনিয়া আখেরাত সর্বনাশ করে দিবে। এগুলি সমস্ত শিরকি কুফরি আকীদা, এগুলি কোরআন এবং হাদিসের কথা নয়, আর এই সব কথা তাদের কিতাবে আছে। ভারতের এক বড় মাদ্রাসায় একজন নাকি আল্লাহর ওলি পরীক্ষা চলছে, বাৎসরিক পরীক্ষা, যেটা পরীক্ষার ফলাফলের ওপর সার্টিফিকেট আছে, পরীক্ষা চলছে বড় বড় দাওরা ফারিক ছেলেদের, আর ওই পরীক্ষা হলের গেটে গিয়ে ওলি সাহেব দাঁড়িয়ে গেছেন। তখন যারা ওই ওখানে পরীক্ষক যারা পরীক্ষা টিক্ষা নিচ্ছে, এক্সামিনার যারা পাহারা দিচ্ছে, তারা বলছে হাজরাত আপনি আল্লাহর ওয়াস্তে যদি একটু চলে যেতেন হাজরাত, আমি উর্দুটাকে বাংলা কারণ উর্দু দেশের ওইটা ই তো হ্যাঁ ইউপির ঘটনা, তো কত যে মিথ্যার ছড়াছড়ি, বলছে হাজরাত বারাহে কারাম দয়া করে যদি একটু এখান থেকে চলে যেতেন তো ভালো হইতো। বলছে কেন? বলছে যে আপনি এসে যে এখানে দাঁড়িয়েছেন, আপনার কলব থেকে আমার এই যে ছাত্ররা যারা পরীক্ষা দিচ্ছে তাদের কলবে সমস্ত এলে মুনতাকিল করে দিলেন। কথা বুঝতে পারছেন? মুনতাকিল বুঝলেন না মানে অন্তর থেকে যত এলিম আপনার কাছে ছিল, এত বড় আলেম সাহেব শাইখুল হাদিস, সব এলিমগুলি এদেরকে দান করে দিলেন, কলব থেকে কলবে এলিম শিখায়। বলছে আমাদের এইরকম 10-12 বছর পড়ার দরকার কি? কলব থেকে কলবে এলিম দেব, বুকে এরম করে চেপে ধরবো জিব্রাইল আমিনের মতো করে, আর কলব থেকে কলবে এলিম দিয়ে দেবো। এগুলি হচ্ছে ভণ্ডামি ওলির ধর্মের নামে। সুতরাং এসব গুমরাহি থেকে বেঁচে থাকবেন। আর যেটুকু বললাম সংক্ষেপে এইটুকু দিয়ে যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সত্যিকার মুমিন আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আদায় করার তৌফিক দান করেন, আল্লাহর ভয়ে হারাম নাজায়েজ মাকরুহাত অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহর ভয়ে আল্লাহর হক আদায় করার তৌফিক দান করেন, আল্লাহর ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করার তৌফিক দান করেন, আল্লাহর ভয়ে বাপ মায়ের হক আদায় করার তৌফিক দান করেন, আল্লাহর ভয়ে মালিকদের হক আদায় করার তৌফিক দান করেন, আল্লাহর ভয়ে আমাদের অধীনে যারা কর্মচারী চাকর্ন্য করেছে তাদের হক আদায় করার তৌফিক দান করেন, আল্লাহর ভয়ে স্ত্রী ছেলে মেয়েদের হক আদায় করার তৌফিক দান করেন, আল্লাহর ভয়ে মা বোনদেরকে স্বামীদের হক আদায় করার তৌফিক দান করেন। আকুল কৌলি হাজা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কাঙ্ক্ষিত সাহেবের থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম, অনেক কিছু নতুন নতুন জিনিস আমরা জানলাম আলহামদুলিল্লাহ। তো অনেকগুলোই প্রশ্ন এসেছে, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তার আগে একটা কথা বলবো, আমাদের শেখের আগামীকালও একটা প্রোগ্রাম আছে, সেটা হলো মানামা জামি ফারুক। অনেকে চেনা আছে শিফা আল জাজিরা, অনেকে চেনেন, একটা হসপিটাল আছে তার পার্শ্বেই। অথবা বাংলাদেশিদের মধ্যে একটা প্রসিদ্ধ জায়গা আছে ভূত বিল্ডিং, সবাই জানেন মনে হয়। এই ভূত বিল্ডিং এর কাছেই প্রায় মসজিদ মানামাতে, সেখানেও কালকে আগামীকাল এশার সালাতের পরে আমাদের দার্স রয়েছে, সবাই আমন্ত্রিত, সবাই যাবেন ইনশাআল্লাহ। তো এখন আমি গাড়ি যেখান থেকে আসে ওই গাড়ি থাকবেই, গাড়ির ব্যবস্থা আছে ওই জায়গাতেও, যেখান থেকে আজকে যে জায়গা থেকে গাড়ির ব্যবস্থা ছিল কালকেও থাকবে ইনশাআল্লাহ। আর মোহাররাকবাসীদের জন্য গাড়ি থাকবে, আমাদের যেটা বাঙালি বলি যেটা একটা গাহুয়া ইয়া আছে ওখানে গাড়ি থাকবে ইনশাআল্লাহ মোহাররাকবাসীদের জন্য। এক ভাই প্রশ্ন করেছেন, সহি আকিদায় চললে ফেতনাবাজ বলে, অনেকে ফেতনাবাজ বলে, অনেকে গালিগালাজ করে, এখন আমাদের করণীয় কি? সহি আকিদা গ্রহণ করবে না করবে না ফেতনাবাজ বলার কারণে? এক ভাই বলেছেন যে আমরা সহি আকিদা কোরআন এবং হাদিসের কথা মানুষকে যখন শিখাই বা প্রচার করি তখন আমাদেরকে ফেতনাবাজ বলে, যে এটা পুরাতন কথা, নতুন কথা নাই। আম্বিয়া রসুলগণকে, শেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি তার আগের সমস্ত নবীকে এরকমই বলেছে। হুদ আলী ইসলাম সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে হুদ আলী ইসলাম যখন তাওহীদের দাওয়াত দিতে লাগলেন আর শিরকের শিরক বলতে লাগলেন, তোমাদের এইসব শিরকের ধর্ম ভুল কাজ, গুমরাহি কাজ, জাহান্নামে যাওয়ার কাজ, তখন তারা বলেছে ইয়া হুদ কদ কুনতা ফিনা মারজুয়ান, হে হুদ তোমার উপর আমাদের বড় আশা ছিল যে তোমাকে দিয়ে অনেক কাজ হবে, কিন্তু তুমি তো আমাদের সর্বনাশ করে দিলে। হ্যাঁ, বড়ই আশা ছিল যে তুমি গঠনমূলক কাজ করবে, কিন্তু ফিতনা সৃষ্টি করে দিলে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হক কথা বলতে শুরু করেননি, মানে নবী হননি 40 বছর বয়স, তাই না? 40 বছর পর্যন্ত একটাও কেউ দুশ্মন ছিল না মক্কায়। আর যেমনই নবী হইলেন আর বললেন ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, সত্য উপাস্য আল্লাহ আর এই যে 360টা মূর্তির কাবার চারিদিকে পূজা করছো, ঘরে ঘরে প্রতিমা পূজা করছো, এটা হচ্ছে কি? মিথ্যা বাতিল। তখন তারা সবচেয়ে বড় শত্রু হয়েছিল। আমার কোথায় শত্রু আর আপনার শত্রু, বড় শত্রু তাদের, সবচেয়ে বড় শত্রু, জি হ্যাঁ, সবচেয়ে বড় শত্রু হয়েছিল মুশরিকরা, এবং তাদের সবচেয়ে বড় শত্রু মনে করতো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর কি বলেনি, আমাদেরকে তো হয়তো পাগল বলেনি, ফেতনাবাজি বলেছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি মজনুন বলতো, কাহিন গণক বলতো, শায়ের কাব্য রচনা করছে, এটা আল্লাহর কথা নাই, কাব্য রচনা করছে, কার কাছ থেকে রাতের অন্ধকারে শিখে আসছে আর সকালে শোনাইছে কোরআনকে তারা শের বলতো, জি। এইরকম কত রকম যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সাবি বলতো, সাবি মানে বেদিন, বিধর্মী, বিধর্মী বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মক্কা মুশরিকরা, জি, তারা বিধর্মী আর বিধর্মী বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের রোগ রসুলের উপর চাপিয়ে দিত। এটা করবেই, করতেই থাকবে। আপনি সবসময় আল্লাহর কথা রসুলের কথা বলছেন কিনা ইয়াকিনের সাথে বলবেন, সন্দেহের ভিত্তিতে না, না জেনে নয়। কোরআনের আয়াত আছে, রসুলের হাদিস আছে, বল্লেগু আননি ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে পৌঁছা, কার পক্ষ থেকে পৌঁছাবেন? রসুলের পক্ষ থেকে সহি কথা পৌঁছাবার চেষ্টা করবেন, তার আগে এলিম শিখতে হবে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর বাকি হক কথা বললেই, আপনাকে মুখে কোনো কথা বললে যেই কথাতে কিছু লোকের হ্যাঁ ভালো লাগবে আর কিছু লোকের মনের উল্টা হবে, দুশ্মন পয়দা হবে আর আপনাকে বহু গাল দেবে, এটা হবে সবসময়, এটা হয়েছে। আর ভাই প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? যদি মাটির তৈরি হয় তাহলে কোথাকার মাটি? কেউ কেউ বলে মক্কা মদিনার মাটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? কোরআনের আলোকে জানবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবীকে বাশার, বাশার মানে মানুষ, আমি তোমাদের মতই মানুষ, পার্থক্য তোমাদের সাথে ইউহাই, আমার কাছে ওহী হয়, তোমাদের কাছে ওহী হয় না, ঠিক না? একমাত্র শেষ রসুলের কাছে ওহী, আর তার আগে আম্বিয়া রসুলের কাছে ওহী হয়েছে, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর আর কারো উপর ওহী আসেনি, কোন সাহাবির উপর আসেনি, তাবি আসেনি, তাবাতেন, কোন ইমাম আলেমের উপর আসেনি, কারো উপর আসবে না, কোন পীরের উপর আসেনি, আসবেও না, ঠিক না? ইউহাই এলাইয়া, অনেক বড় পার্থক্য, কার কাছে ওহী এসে সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে শিখিয়ে দেওয়া হয়তো, সংশোধন করে দেওয়া হয়তো, জানিয়ে দেওয়া হয়তো, আমাদের সারা জীবন ভুল থেকেও যেতে পারে। তো নবী হচ্ছেন বাশার, এখন বাশারটা মানুষ জানলাম, এখন তিনি মানুষ, এটা কোরআনের কথা তাই না? এখন মানুষ কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? যদি বলেন মাটির, সব মানুষ মাটির তৈরি, কিন্তু নবী এমন মানুষ যিনি নূরের তৈরি, ওর উত্তর কি হবে? বাশার কি আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন? বাশার যেই বাশার তাকে আল্লাহ কি করেছেন? মাটি দিয়ে তৈরি করেছেন। আল্লাহ দুটো আয়াত এই মর্মে কোরআনে কারিমের দুই ভাষা দিয়ে রয়েছে, তার মধ্যে একটা আয়াত শোনাচ্ছি, ইন্নি খালেকুম বাশারা মিন তিন, ফেরেশতাদেরকে সম্বোধন করে আল্লাহ বললেন ইন্নি খালেকুন, আমি সৃষ্টি করতে চাই বাশারান, মানুষকে, মিন তিনিন, কাদা মাটি দিয়ে। কি দিয়ে? তাহলে বাশার কি দিয়ে তৈরি হচ্ছে? কাদা মাটি দিয়ে তৈরি হয়েছে। এই আয়াতে জানলাম, আগের আয়াতে জানলাম যে নবী হচ্ছেন বাশার, তাহলে বোঝা গেল দুটোর, দুটোকে মিলালে কি বোঝা গেল? যে নবী কিসে তৈরি? তিন, মাটি তৈরি। এখন কোন জায়গার মাটি তৈরি এর পিছনে পড়ার দরকার নেই, যেখানকারই হোক। হ্যাঁ, আদম আলী সাল্লাম মাটির তৈরি, নবী সাল্লাম আদম সন্তান না ফেরেশতা সন্তান? আদম সন্তান, আদম আলী সাল্লামকে মাটি দিয়ে তৈরি করেছেন, আর বাকি অন্যদের সিস্টেম আল্লাহ পাক স্বামী স্ত্রী পুরুষ মহিলার মিলনের মাধ্যমে আল্লাহ পয়দা করেছে, কিন্তু ওই যে প্রথম মানুষকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, সেজন্য মাটির উপাদান আমাদের শরীরে আছে, মাটি পানি এগুলোর উপাদান আমাদের মধ্যে আছে, ওই ফিতরত আমাদের আছে। জি, তো আর তারপরে এটা জেনে কোনো লাভও নেই, দিন ইসলামে জানতে হবে আপনার কোনটা বিশ্বাস রাখলে নেকি আছে, কোনটা ইবাদত করলে নেকি আছে, কোন কাজটা করলে কেমন আখলাক করলে নেকি আছে, আর কোনটাতে গুনাহ আছে, কোন আর কাছ থেকে বাঁচবে। যদি ভারতের মাটি দিয়ে তৈরি হয় তো আপনাদের কিছু লাভ আছে নাকি, আর মক্কার মাটি দিয়ে তৈরি হয় তো আপনাদের কোন লস আছে নাকি? কখনো লাভ নেই, ফালতু কথা এগুলো, এগুলো জিজ্ঞেস করতে হয়। একবার প্রশ্ন করেছেন, ফরজ সালাতের পরে অনেকে জায়গা পরিবর্তন করে সুন্নাত পড়ে, আসলে এর বিধান কি? সুন্নাতকে জায়গা পরিবর্তন করে পড়তে হবে না জায়গা দাঁড়িয়ে পড়তে হবে? ফরজ সালাতের পরে সুন্নাতগুলি মনে রাখবেন, যে জিজ্ঞেস করেছেন ভাই যে জায়গা কি পরিবর্তন করে পড়তে হবে, প্রথম কথা সুন্নাত নামাজগুলি ফরজ বাদ দিয়ে যতগুলি সুন্নাত বেতর রয়েছে এগুলি যদি বাড়িতে পড়েন তো অনেক বেশি নেকি আছে, অনেক বেশি নেকি আছে। আল্লামা আলবানী একটি হাদিসকে সহিহ বলেছেন, যে কিতাব সহিহুল জামেতে রয়েছে, সে তাতে রয়েছে যে যেমন ফরজ নামাজ মসজিদে পড়লে 25 গুণ বা 27 গুণ সওয়াব পাওয়া যায়, তেমনি সুন্নাত নামাজ বা বেতন নামাজ নফল নামাজ এগুলি বাড়িতে পড়লে ওই রকম 25 গুণ বেশি নেকি পাওয়া যায়। এই ফজিলত জানার পরে যার বাসাতে যার ঘরে নামাজ পড়ার জায়গা আছে ওই জায়গাকে বরকতপূর্ণ করবেন, সুন্নতগুলি বাড়িতে পড়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো। তারপরে যদি মসজিদে পড়তে হয় যাতে করে বোঝা যায় যে হ্যাঁ জামাতটা শেষ হয়ে গেছে, এই জন্য এদিক ওদিক একটু হটানড়া করে যদি পড়া যায় তাহলে বোঝা যাবে যে জামাত এখন শেষ হয়ে গেছে, বোঝা যাবে। এই জন্য এই ক্ষেত্রে বলা হয়েছে যে একটু করবে, কিন্তু এটা খুব বেশি তো মুস্তাহাব সুন্নত হতে পারে, এটা জরুরি নাই যে আপনাকে যেই জায়গায় ফরজ পড়েছেন ওখানে সুন্নত পড়া যাবে না, এমন কথা নাই। জায়গায় নেই চাপাচাপি করে কারো সামনে দিয়ে নড়বেন এইরকম করতে যাবেন না। আমাদের মহিলাদের মধ্যে থেকে একটা প্রশ্ন এসেছে যে কোন নারী হায়েজ অবস্থায় কি সালাত আদায় করতে পারে না তার জন্য হারাম? মহিলাদের পক্ষ থেকে একটি প্রশ্ন এসেছে যে মাসিক অবস্থায় কি মহিলারা নামাজ সালাত আদায় করতে পারবে? এটা তো সাধারণ কথা। হ্যাঁ, নামাজ মাসিক অবস্থায় জি মাফ না পড়তে হবে, পরে কাজা করতে হবে, আল্লাহ মাফই করে দিয়েছেন তাদেরকে। মাসিক অবস্থায় নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, বাইতুল্লাহর তওয়াফ করা যাবে না, বুঝা গেছে? কোরআনে কারিম সরাসরি স্পর্শ করা যাবে না। জি, কোরআনে কারিম যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে, হাফেজা অথবা মাদ্রাসা টিচার প্রত্যেক মাসে 8 দিন করে সে কামাই করবে নাকি, ছাত্র ছাত্রীদের পড়াশোনা নষ্ট করবে নাকি, এইরকম ক্ষেত্র যদি হয় সেটা আলাদা কথা। আর না হলে এমনিতে এসব থেকে বেঁচে থাকবে। আর নামাজ তো আল্লাহ মাফ করেছেন, হ্যাঁ, ঋতুবতী মহিলার নামাজ আল্লাহ মাফ করেছেন। রোজা তখনকার মতো আপাতত কাজা করতে হবে, আর পরে সেগুলি পুরা করে নিতে, পরে সেগুলি কাজা করতে হবে, তখন ছেড়ে দেবে, রোজাও রাখা চলবে না। এইরকম প্রশ্ন তো একজন মুসলিম বোনেরও হইতে পারেন না, আর ভাইয়েরও হইতে পারেন, কারণ এটা তো আপনাকে যখন সাবালিকা হয়েছেন বা সাবালক হয়েছেন তখন থেকে আপনাকে এইসব মাসাইল জানতে হবে। ফরজ গোসল হয়ে স্বপ্ন দোষে আছে, আমি নামাজ পড়তে পারবো কিনা, এই মাসলা তো আপনাকে যেদিন সাবালক হয়েছে সেদিন থেকে আপনাকে জানা পড়ো। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, সম্মিলিত জিকিরের বিধান কি, জিকির কি একা একা করতে হবে না সম্মিলিত ভাবে? সম্মিলিত জিকিরের বিধান কি? শোনেন, জিকির সম্পর্কে সুন্নতি কিছু লক্ষণ বলি। সুন্নতি জিকির হচ্ছে সকাল সন্ধ্যার জিকির, যে জিকিরগুলি হাদিস আছে, আপনার বানানো জিকির না, কি আছে সকাল সন্ধ্যার কিছু জিকির দোয়া আছে যেগুলোকে আমাদের দেশে লোকেরা দোয়া বলে, কিন্তু এগুলো আজকার বলা হয়েছে, আজকার সাবাহ ওয়াল মাসা। দুই নম্বর হচ্ছে পাঁচ অক্ত ফরজ নামাজের পরে জিকির আজকার, ওগুলি দোয়া না, পাঁচ অক্ত সালাম ফেরার পরে ফরজ নামাজের পরে জিকির আজকার। তিন নম্বর হচ্ছে শোয়ার সময়ের জিকির আজকার, ঘুম থেকে যখন উঠবেন তখনকার জিকির আজকার, এরপরে বাড়িতে ঢুকছেন, বাড়ি থেকে বেরোচ্ছেন, গাড়িতে চড়ছেন, নামছেন কোন জায়গায়, এইরকম জিকির আজকার, এগুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার। আর এই জিকিরগুলি সবগুলি একা একা পড়া হয়, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে পড়েছেন, আমরা যারা কোরআন সুন্নাহর অনুসারী আলহামদুলিল্লাহ এই জিকির ওগুলো চেষ্টা করি পালন করার, আমরা একা একা করি। আমাদের দেশে যারা জিকির করে তারা বেদাতি জিকির করে, বেদাতি জিকিরের কিছু লক্ষণ বলে দিই। তার আগে বলে দিই যে এই সব সকাল সন্ধ্যার জিকির যে কয়েক রকম জিকির বললাম, এই জিকির ছাড়া কিছু নফল জিকির আজকার সুন্নত নয়, কিন্তু অতিরিক্ত নফল জিকির, যেমন আপনি ধরেন সুবহানাল্লাহ বলবেন, আপনি কিছু কয়েক হাজার বলতে চান, গণার পর প্রয়োজন নাই যে তসবিহ আমাকে এক হাজার পুরা করতে হবে, যেখানে ৩৩ বা ৩৪ ১০০ আছে বাস এতটুকু, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির ১০০ আছে বাস এইটুকু, এছাড়া এত হাজার পড়তে হবে সেজন্য তসবিহ দানা ছাড়া হবে না, এইরকম কোন জিকির ইসলামে নেই, মনে রাখবেন। জি, সুয়াল্লাহ খতমে ইউনুসের জিকির পড়তে হবে, তসবিহ না হলে কি করে মনে রাখবো, এইসব জিকির ইসলামে নেই, আসলে এগুলো বেদাতি জিকির। বেদাতি জিকির কিছু লক্ষণ শোনায়, বেদাতি জিকিরের এক লক্ষণ হচ্ছে যে অসম্পূর্ণ বাক্য দিয়ে, বাক্য না অসম্পূর্ণ কথার জিকির, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে পূর্ণাঙ্গ কালেমা, সেন্টেন্স জুমলা বাক্য, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই। বেদাতি জিকির লক্ষণ হচ্ছে ইল্লাল্লাহ অথবা আল্লাহু, শুধু শব্দের জিকির, হু হু, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে রাসূলুল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, রেসালাতের জিকির। এক লোক ভারত থেকে এসছে হজ করতে, আর রিয়াজুল জান্নাহ যে মদিনা গেছেন তো অনেকেই, রিয়াজুল জান্নাহ যে সাদা আর রঙিন কার্পেট, ওখানে বসে জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মদিনা তখন আমি ছাত্র, এসে দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে ওকে ঠান্ডা মেজাজে বুড়ো মানুষ একটু প্রায় ষাটের ওপরে বুঝাবার চেষ্টা করলাম, বুঝবে না মোটেই না, আমাকে উল্টো পাল্টা আরো বলা শুরু করলো, আপনার কাছ থেকে শিখতে হবে না, আমি শিখে এসেছি। কি শিখেছেন বাবা? তো বলছে আমাকে আমার হুজুর ওখান থেকে ভারত থেকে শিখিয়ে দিয়েছে, মক্কা গেলে আল্লাহর জিকির, মদিনা গেলে রসুলের জিকির, এগুলো হচ্ছে শিরকি জিকির, বেদাতি জিকির, বেদাতি এবং শিরকি জিকির। তো অসম্পূর্ণ জিকির অথবা একবার মোহাম্মদ রসুল্লাহ সহ জিকির, এগুলো হচ্ছে বেদাতি জিকিরের লক্ষণ। বেদাতি জিকির হচ্ছে একসাথে এক আওয়াজে সুর করে জিকির, একটু মহব্বতের সাথে, আমাদের দেশে বড় বড় ওয়াইজ বক্তারা, একটু মহব্বতের সাথে জিকির করুন তো, তারপরে শুরু করে দিল বলুন লা ইলাহা, আরে আশ্চর্য এখনো রেকর্ড আছে, ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা তো এটা কার্ল মার্ক্সের কথা, শুধু লা ইলাহা মানে কি আল্লাহ নেই, লা ইলাহা মানে আল্লাহ নেই, এটা তো কার্ল মার্ক্স বলেছে, তাই না? এটা নাস্তিকদের কথা, নাস্তিকদের কালিমা। একজন বক্তা জিকির শুরু করাচ্ছে আর নিজে নাস্তিকদের কালিমা পড়ছে, আর আপনাদেরকে বলছে বাকিটা আপনারা পড়ে, আপনারা মুসলমান হন আর আমি লা ইলাহাতি থাকলাম, দাদা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ, আশ্চর্য, আমি যদি রেকর্ড না শুনতাম তো বলতাম না, মানে না শুনে করি না, বলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চা পানি খেতে শুরু করলো আর ওদেরকে সুর ধরিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সুর করে সম্মিলিত এই জিকির, বেদাতি জিকির। এইরকম সম্মিলিত দূরের মহব্বতের সাথে একটু দূরত শরীর পড়েন আল্লাহুম্মা, আরে সাল্লি আলা মুহাম্মদ বলে না, আল্লাহুম্মা করে দিলে চা পানি খাচ্ছে আর আপনারা পুরা করেন, এখন সাইয়েদেনা মাওলানা মোহাম্মদ ও আলা আলে সাইয়েদেনা মাওলানা মোহাম্মদ আছে না নাই? হ্যাঁ, বলেন আপনার ওই বেদাতি বক্তব্যে দেখবেন শুধু আল্লাহুম্মা আল্লাহুম্মা হে আল্লাহ, বাকিটা আপনার পড়ে, ওটা আমি পড়ব না, এইরকম বক্তা সব। তো এই বেদাতি জিকির সম্মিলিত জিকির, বেদাতি জিকিরের তৃতীয় লক্ষণ হচ্ছে যে বিভিন্ন নামের জিকির, দোয়াই গাঞ্জুল আর্স, গাঞ্জুল আর্স বেদাতি দুরুদ, মেলা রকমের দুরুদ, দুরুদে ইব্রাহিমের নাম ওদের কাছে কম শুনে, শুধু নামাজে দুরুদে মাহি, দুরুদে তোনাজিনা, দুরুদে লাখি, আর দুরুদ আরো কত রকমের যে দুরুদ আছে সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলি। আর বেদাতি জিকিরের আরেকটা দিক হচ্ছে বিভিন্ন নামে খতমে নুস, খতমে খাজগান, আর এরকম মেলা খতম, অমুক সাহেবের খতম, অমুক সাহেবের খতম। একটা খতমে জালালি শুনেছেন কি বলছে? মুমূর্ষু অবস্থা যদি আপনার বাপ মা থাকে, আসতেও আসে না আর যায়ও না, ওকে চাইছেন তুই একদিকে যা, হয় থাকবি ভালো সুস্থ হ, আর না হলে তোকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবো, আর রাখতে চাই না, এরকম মুমূর্ষু অবস্থায় ওর জন্য আবিষ্কার করেছে বেদাতি জিকির খতমে জালালি। বুঝেন না? বুঝেন না? খতমে জালালি ফজিলত লিখেছে যে খতমে জালালি যারা পড়বে পুরা করবে, ওই মুমূর্ষু ব্যক্তি একদিকে হবে, হয় ভালো হওয়ার ভালো হয়ে যাবে, আর না হলে তাড়াতাড়ি টান দিবে, আপনাদেরকে আর পেরেশান করবে না। এগুলো শিখানো হয়েছে, এগুলো হচ্ছে আমাদের দেশের জিকির, হচ্ছে সব বেদাতি জিকির। এই বেদাতি জিকির কিছু লক্ষণ বললাম, এই সমস্ত থেকে বেঁচে থেকে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন আজ্জাক ওয়াজাকিরিন আল্লাহ কাসীর ওয়াজাকিরাত, আল্লাহ পাক বলছেন প্রশংসা করছেন এবং তাদের মহাপুরস্কার কথা বলছেন, আব্দাল্লাহ মাগফিরাতুন আজান আযীমা, যারা খুব বেশি বেশি আল্লাহর জিকির করে নারী পুরুষ তাদের জন্য আল্লাহ পাক মার্জনা এবং মহাপুরস্কার তৈরি রেখেছেন। বলছেন যে যারা সকাল সন্ধ্যার জিকির করে, ফরজ নামাজের পরে জিকির করে, সুন্নতি জিকির, আর শোয়ার সময় জিকির করে, ঘুম ভাঙলে জিকির করে, বাথরুমে গেলে জিকির পড়ে, বাথরুম থেকে বেরিয়ে গোফরানাকার জিকির পড়ে, বাড়ি থেকে বেরোলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে, বাড়িতে ঢুকলে আসসালামু আলাইকুম তারপরে বিসমিল্লাহ বলে ঢুকলো, শয়তান কারা ঢুকতে দিল না, খেতে বসলো বিসমিল্লাহ বললো, খাওয়া দাওয়া শেষ হলো আলহামদুলিল্লাহ বললো, এতটুকু যদি জিকির করে তাহলে এই আয়াতের অন্তর্ভুক্ত আল্লাহ পাক তাদের জন্য মার্জনা, মাগফিরাত এবং মহাপুরস্কার তৈরি করে রেখেছেন। আপনাদেরকে এতটা কোর্স কোরআন এবং হাদিসের দিলাম, এতটাই করবেন আজকে থেকে সকাল সন্ধ্যার জিকির, যার মুখস্থ আছে পড়ে নেন, আর যার মুখস্থ নেই মুখস্থ করেন, নামাজের পরে জিকির আজকার দশের বেশি আছে প্রায়, ওই জিকির আজকার আল্লাহমান্তাস্তাগফিরুল্লাহ শুরু করে আয়াতুল কুরসি ইত্যাদি এগুলো পড়েন, আর তারপরে শোয়ার আগের জিকির, ঘুম ভাঙলে জিকির, মাঝখানে ঘুম ভেঙে গেল আর ঘুম আসে না তখনকার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপর আল্লাহুম্মা গফিরলি দোয়া করেন, বা আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আমাকে দুনিয়া দাও আখিরাত দাও, হ্যাঁ উস্তুজিবা লাহু, সহি সহি হাদিস রয়েছে, সহি সহি জিকির রয়েছে, কোরআন এবং হাদিসের জিকির করার তৌফিক হয় না ওদেরকে, বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কোরআন হাদিস বোঝার কিছুটা আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনারা আসল জিকির করেন, আর যারা বেদাতি জিকির করছে বা ভুলে আছে অন্ধকার আছে তাদের চোখ একটু খুলে দেওয়ার চেষ্টা করেন, তারপরে যদি চোখ না খুলে তাহলে আল্লাহকে কালকে বলতে পারবে না যে আমাদেরকে কেউ শিখাবার হয়নি। একবার প্রশ্ন করেছেন মিলাদ জায়েজ আছে কি? মিলাদ মানে জন্ম বার্ষিকী, জন্ম তারিখ, মিলাদ মানে কি তারিখে, মিলাদ মানে জন্ম তারিখ, বুঝা গেছে? তো জন্ম তারিখ পালন করা মানে জন্মদিবস পালন করা, জন্মদিবস পালন করা, রাসূলুল্লাহ নিজের জন্মদিবস পালন করেছেন 23 বছর তো বেঁচেছেন না নবী হওয়ার পরে, 23 বছরের 23 বার তো এসছে না ওই দিনটা, 12 রবিউল আউয়াল তিনি করেছেন করেননি, তার চার খলিফা করেছেন করেননি, কোন সাহাবী করেছেন? আচ্ছা আপনাদেরকে বলছি, চার ইমাম করেছেন, আবু হানিফা করেছেন, আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে কোন ফেকার কেতাবে যদি আপনারা প্রমাণ করে দিতে পারেন যে তিনি ঈদে মিলাদুন্নবী করেছেন, তাহলে আপনাদেরকে বলবো তাহলে আপনারা যখন মজহাব মানেন করেন, কিন্তু প্রমাণ যদি না দিতে পারেন তাহলে তওবা করা ফরজ, না হলে আপনি জাল হানফি, আপনি নকল হানাফি, আসল হানাফি হইতে পারেন, আসল হানাফি হইতে শিখেন, আসল সাফি হইতে শিখেন, আসল সাফি, আসল হানাফি, আসল মালিক, আসল হাম্বলি যদি হন তাহলে কোরআনে হাদিসে আল্লাহ এবং রাসূলের হ্যাঁ ভক্ত হয়ে যাবেন আপনি। সুতরাং বুঝতে শিখেন একটু, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা সকলে দিনের খাদেম ছিলেন এবং তারা সকলেই কোরআন হাদিসের রাস্তা দেখিয়েছেন, বুঝার হয়তো ফের কোন কোন মাসলা মাসাইলে হয়ে গেছে, যেটা আমার শেখ শরীফের হইতে পারে, উনি বলছেন যে এটা মুস্তাহাব, আমি বলছেন না মুস্তাহাব না, এটা ওয়াজিব, এগুলো ইখতিলাফ হইতে পারে, কিন্তু আকীদার ইখতিলাফ হয়ে যাবে, অথবা আমি হাদিস মানব না, হাদিস পেশ করলে হাদিসকে উপেক্ষা করব আর আমি অন্য কোন বুজরুগের কথা মানব, এটা তারা করতেন না, তারা করতেন না। জি, সুতরাং সত্যিকার অর্থে ইমামদের অনুসারী হওয়ার চেষ্টা করেন। কি বলছিলাম যে মিলাদ তারা কেউ করেননি, মিলাদ শুরু করেছে প্রথম কি বলবো, শুরু করেছে মেসরে, যারা একেবারে শিরকুফে ডুবেছিল, তারপর ওখান থেকে এর আগে বেদাতিয়া শুরু করেছে, তারপরে ভারত মহাদেশে গেছে, যেটা আপনার এরাকে যখন শুরু হয় সেটা হচ্ছে পঞ্চম শতাব্দীতে। সুতরাং 400-500 বছর পর্যন্ত এইসব মিলাদ পালন হয়নি, আর মিলাদটা কোরআন হাদিস থেকে নেওয়া হয়নি, খ্রিস্টানদের থেকে নেওয়া হয়েছে। মিশরে খ্রিস্টানরা এখনো বসবাস করে, অনেক আছে খ্রিস্টান, আর তখন খ্রিস্টানরা যখন বড়দিন পালন করত, আরে তোরা বড়দিন করবি তো আমরা মুসলিমরা করবো না, আমরা 12 রবিউল আউয়াল করবো, এই করেই শুরু হয়েছে, কাফেরদের থেকে নেওয়া হয়েছে। সুতরাং ইহুদি নাসারাদের ধর্ম নেবেন না, কোরআন এবং হাদিস থেকে ধর্ম নেওয়ার চেষ্টা করবেন। আর জন্মবার্ষিকী এগুলি বিদাত, এগুলো গুমরাহী এবং বহু পাপ হয়ে থাকে। সবচেয়ে বড় পাপ হচ্ছে বিদাত নবীর তরিকানা, সবচেয়ে বড় পাপ হচ্ছে এটা চার ইমামের তরিকানা, সবচেয়ে বড় পাপ হচ্ছে এটা সাহাবায়ে কেরামদের তরিকানা, চার খলিফা তরিকানা, যা আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আমরা সাহেবের থেকে অনেক লম্বা টাইম, যদিও 10টার মধ্যে শেষ করতে চেয়েছিলাম, তারপরেও সাহেবের থেকে অনেক কথা বলাই নিলাম আর কি। লম্বা টাইম আমরা আলোচনা শুনলাম, প্রশ্নোত্তর কিছু শুনলাম, অনেক প্রশ্ন এসেছে, কেউ রাগ করবেন না, কারণ এখন 10:30 বেজে গেছে, এরপরে আর আলোচনা করার নয়, অনেকে ডিউটিতে যাবেন, কালকে সকালে ডিউটি আছে, তো এরপরে আর আলোচনা করা সম্ভব নয় আসলে। তা আগামীকাল আমাদের মানামা জামে ফারুক মসজিদ, সেই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দিয়ে আপনাদেরকে এখান থেকে বিদায় জানাচ্ছি। সবাই আমার সাথে দোয়া পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বৈঠক শেষে যদি কোনো ব্যক্তি দোয়াটি পড়ে, বৈঠকের মধ্যে যা ভুলভ্রান্তি হবে সেগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সবাই দোয়া পড়ুন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য পড়াইলাম, আপনারা মুখস্থ করবেন সবাই, আপনি নিজে নিজে পড়ার বিষয় এটা, তো ইনশাল্লাহ সবাই ধীরস্থির ভাবে বের হয়ে যাবেন, কেউ যেন চিল্লাচিল্লি না করে। এবং আগে যেটা বলেছি, কেউ মুসাফা করতে আসবেন না, দয়া করে কেউ মুসাফার জন্য আসবেন না, আপনারা ইনশাল্লাহ ধীরস্থির ভাবে বের হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা।